السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون الله পাক সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক যার কোনো শরীক নেই যার জাতেও শরিক নেই যার সেফাতেও শরিক নেই যার কাজেও শরিক নেই যার এবাদত বন্দিগিতে কোনো শরিক নেই সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন যাকে আল্লাহ পাক শেষ রাসূল করেছেন আমাদের তাফসীর হবে সূরাতুর রাআদের এই সূরার নাম হচ্ছে সূরা আর রাআদ রাআদ শব্দের অর্থ হচ্ছে বজ্রধ্বনি বিজলি যখন চমকায় সেই সময় যে আওয়াজটি হয় এই আওয়াজ এই শব্দের নাম এই ধ্বনির নাম হচ্ছে রাদ আর বিজলি বিদ্যুৎ এটাকে বার্ক বলা হয় আর যা নিক্ষিপ্ত হয় আর তাতে ক্ষয়ক্ষতি হয় তাকে বলা হয় সায়েকাতুন সওয়ায়েক ওর বহু বচন সুরায় বাকারার শুরুর দিকে একটি আয়াতে এই শব্দগুলি এসেছে আওকাসাইয়ে মিনাস সামায়ে ফিহি যুলুমাতুন ওয়া রাআদুন ওয়া বারক يجعلون عصابهم في آذانهم من الصواعق حذر الموت صائقتن بهوچن صواعق رعد است برق است صواعق است اللهم هيتم بالكافرين তো এই সূরার নাম সূরা রাদ এই জন্য হয়েছে যে এই সূরার একটি আয়াতে রয়েছে এই রাদের কথা ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি আয়াত নম্বর 13 আল্লাহাক বলছেন যে ওয়ুসাব্বিহু রাআদু বিহামদিহি যে তাফসীর আমরা আসব ইনশাআল্লাহ রাআদের কথা আল্লাহাক উল্লেখ করেছেন বজ্রধ্বনির কথা সেই শব্দটি দিয়ে নামকরণ হয়েছে সূরার সূরা রাআদ এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায় যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে ছিলেন সেই সময় নাযিল হয়েছে মক্কি জীবন নাযিল হওয়ার মানে এই না যে মক্কাতেই নাযিল হয়েছে মক্কার বাইরে মিনায় হোক আরাফায় হোক মুজদালিফা হোক আর তায়েফে হোক যেখানে হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে মক্কি জীবন 13 বছরের নবুয়ত পাওয়ার পরে এই সময় যে কোন জায়গায় নাযিল হোক শহরে মক্কায় অথবা মক্কার বাইরে সেগুলোকে মক্কি সূরা বলা হয় আর যেগুলি হিজরতের পরে নাযিল হয়েছে মদিনায় নাযিল হোক আর বদরে হোক আর তাবুকে হোক আর অন্য কোন জায়গায় সফরে হোক এমনকি বিদায় হজে মক্কায় গিয়ে আরাফাতে নাযিল হোক সেগুলি হচ্ছে মাদানী সূরা এই নয় যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদাইতু লাকুম আল ইসলাম দীনা এই আয়াত নাযিল হয়েছে কোথায় আরাফে নাযিল হয়েছে তো এই আয়াতকে মক্কি বলবেন না মাদানী মাদানী মদিনার জীবনে নাযিল হয়েছে এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ সংজ্ঞা উসুলে তাফসীর বলে একটি সাবজেক্ট রয়েছে তাফসীরের মৌলিক নীতিমালা বা কায়দা কানুন যেমন উসুলে হাদিস মুস্তালাহ হাদিসের কায়দা কানুন হাদিস সহিহ যাইফ কেন হয় অসুল ফিক ফিকের মাসলা মাসাইলের মৌলিক নীতিমালা, ওই রকম অসুল তাফসির একটি সাবজেক্ট রয়েছে, অনেক ভাইরাই শোনেননি হয়তো। অসুলে ফেকা শুনেছেন, কারণ ফেকা ফেকা খুব শুনেছেন দেশে, হ্যাঁ কারণ অনেকে তো ফেকাকে আবার যে এমন ফেকাকে প্রাধান্য দেয় যেই ফেকা কোরআন হাদিস সমর্থিত নয়, কোরআন হাদিসে দলিল না থাকলেও ফেকাতে এত বড় বড় ইমামরা মতামত পেশ করেছেন, সুতরাং চলো হ্যাঁ এই জন্য অসুলে ফেকা খুব বুঝেন, অসুলে তাফসির তো শোনেন নাই মনে হয় তাই না। অসুলে তাফসির, অসুলে তাফসিরে জালালউদ্দিন সৈয়দী রয়েছে, অনেক ওলামাদের রয়েছে অসুলে তাফসির কিতাব। অসুলে তাফসিরে এই প্রসিদ্ধ সংজ্ঞা হচ্ছে এটি, আর কেউ কেউ আয়াতকে বা সুরাকে আরো অন্যান্য ভাবে ভাগ করেছেন, যেমন সাফারি হাজারি যেটা সফরে নাজল হয়েছে, সাফারি সফরে হাজারি যেটা মকিম অবস্থায় মদিনায় বা মক্কায় থাকাকালীন নাজল হয়েছে, সেগুলো হাজারি আয়াত, এইভাবে ভাগ করা হয়েছে। এই সুরার মূল বিষয়বস্তু কোরআনে কারিম আজকালকার যেমন একটা বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা শুরু করি অথবা লিখা শুরু করি ওই বিষয় সম্পর্কে করি, ওই রকম ভাবে কোরআনে কারিম নাজল হয়নি। তখন যেইভাবে মানুষের বাকভঙ্গিমা ছিল, যেরকম মানুষ বুঝত, ওইভাবে নাজল হয়েছে। এই জন্য কোন একটা সুরা সম্পর্কে এইরকম বলা অসম্ভব যে এই সুরার বিষয়বস্তু শুধু একটি অথবা দুইটি, একাধিক বিষয়বস্তু রয়েছে। একটা আয়াতে একরকম বিষয় আলোচনা হচ্ছে, আর এক আয়াতে আর এক বিষয় হচ্ছে, আছে না বাস্তবে? যখন একটা আয়াতে তাওহীদের কথা আল্লাহ পাকের, আর এক আয়াতে আখিরাতের কথা, বা আকিদার দিক থেকে তো একসাথে একটা বিষয় দিতে পারেন, কিন্তু আর এক আয়াতে হয়তো ইবাদতের কথা মাসলা মাসাইলের কথা চলে আসছে, হ্যাঁ আর এক আয়াতে ব্যবসা বাণিজ্যের কথা চলে আসছে, মামলাতের কথা চলে আসছে, তো বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য এইভাবে বলা মুশকিল, অনেক তাফসিরকাররা এইরকম বিষয়বস্তু নির্ধারণের চেষ্টা করেছেন যে এই সুরার বিষয়বস্তু কি, এভাবে পুরোপুরি বলা অসম্ভব কথা, এবং কেউ যদি বলে তো ভুল কথা। কিন্তু অধিকাংশ যে বিষয়গুলি আলোচনা হয়েছে এইভাবে বলা যেতে পারে, এই বিষয়ের মৌলিক বিষয়বস্তু আসল যে অধিকাংশ আয়াতগুলি যে বিষয়ের সাথে সম্পর্কিত এইভাবে বলা যেতে পারে। তো মক্কি জীবনে যেসব আয়াত বা সুরা নাজল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেগুলির বিষয়বস্তু মোটামুটি হচ্ছে আকীদা, ইবাদত আখলাকিয়াত এগুলো তেমন নয়, ইবাদত তাওহীদ আকীদা আখিরাত রিসালাত কোরআনে কারীমের বিষয় ইত্যাদি, যেগুলি আরকান ইমান ইমানের স্তম্ভ, যেগুলি আকীদার মৌলিক বিষয়, এই বিষয়গুলি। তো এই সুরাতেও প্রথমে শুরু করা হয়েছে আয়াত আর কিতাব দিয়ে, মানে কোরআনে কারীম, কোরআনে কারীমের আয়াত এবং কোরআনে কারীম নাজিল করা হচ্ছে কার উপর, উনজিলা ইলাইক আপনার উপর, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের রাসূল, নাজিল করছেন কে, মুনাজ্জিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তার আল্লাহ পাকের কথা এলো, আল্লাহ পাকের কিতাবের কথা আসলো, আল্লাহ পাকের রাসূলের কথা আসলো, এগুলো সব আকীদার বিষয়। তারপরে কাফের মুশরিকরা অবিশ্বাসী এসব বিষয় আসলো, তারপরে অনেকগুলি আয়াতে এই সুরায় ধারাবাহিক আলোচনা হয়েছে তৌহিদ রুবুবিয়াত সম্পর্কে, আল্লাহ পাকের কাজে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, এটা তৌহিদ রুবুবিয়াত। তৌহিদ কত প্রকার? তিন প্রকার, তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে ইবাদা ওর অপর নাম, আর তৌহিদুল আসমা ও সিফাত। রুবুবিয়াত মানে আল্লাহ পাকের কাজে, সহজ ভাষায় আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ পাকের কাজে আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বিশ্বাস রাখা, কথায় স্বীকৃতি দেওয়া আর কাজে পরিণত করা, আল্লাহ পাকের কাজে তৌহিদ, আল্লাহর কাজে কেউ শরীক নেই, আল্লাহ পাকের কাজে সবকিছু জানা, অদৃশ্যের জ্ঞান, আল্লাহ ছাড়া অদৃশ্যের জ্ঞান কারো কাছে নেই, আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, কেউ সৃষ্টি করতে, আল্লাহর কাজ হচ্ছে কাকে ছেলে দিয়ে সন্তান দিবেন, কাকে মেয়ে সন্তান দিবেন, সুতরাং কেউ দিতে পারে না, আল্লাহর কাছে যে রোগ ভালো করা, সুতরাং কেউ রোগ ভালো করতে পারে না। সুতরাং যারা মনে করে যে মাজারে গেলে রোগ ভালো হয়, বাজারে গেলে ছেলে পাওয়া যায়, তারা রুবুবিয়াতে শিরক করে, যেই রুবুবিয়াতে কাফের মুশরিক 1400 বছর আগের আবু জাহাল আবু লাহাবও শিরক করত না, ওরাও বলতো যে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকারী দাতা কে, আল্লাহ। ওরা কিসে শিরক করত? তৌহিদে উলুহিয়াতে বা তৌহিদে ইবাদা, আল্লাহ পাকের ইবাদত বান্দাগী যে বান্দা করবে, এই সমস্ত ইবাদত বান্দাগী আল্লাহর জন্য হইতে হবে, আমার কাজে আপনার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে ইবাদা, ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। এই ইবাদতে উলুহিয়াতে শরিক করত কাফের মুশরিকরা। আজকালকার যারা শিরিককারী তারা আল্লাহর কাজেও শিরিক করে আর নিজের কাজেও শিরিক করে, নিজে যে ইবাদত বন্দেগী করে ওগুলো ভাগ করে, কিছু আল্লাহকে দেয় কিছু দুর্গা দুর্গাকে দেয়। আর একটি তৌহিদ হল আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ। তো যাই হোক, তৌহিদের বিস্তারিত আলোচনায় যাচ্ছে না। তৌহিদ রুবুবিয়তের কথা আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন, আর তারপরে তৌহিদ উলুহিয়তের কথা। আর কোরআন কারিমের এটা হচ্ছে ভঙ্গিমা তৌহিদ পেশ করার, যে যিনি আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর জ্ঞানী, যিনি দাতা, যিনি নিয়ন্ত্রণকারী, তিনি এবাদত বন্দেগীর হক রাখেন, তার প্রাপ্য এবাদত করা। তৌহিদে রুবুবিয়াত যেন তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে এবাদতের দলিল। যিনি দিচ্ছেন তার গুণ গাইবেন না, হ্যাঁ, যিনি আপনাকে সবকিছু দিয়েছেন তার ইবাদত করবেন না, আর কারো করবেন যে কিছুই দেয়নি, হ্যাঁ, এটা হচ্ছে দলিল। এই জন্য তৌহিদ উলুহিয়াতের কথা তারপরে উল্লেখ করা হয়েছে যে এই সব কাজগুলি একমাত্র আল্লাহ করেন, আর কেউ করেন না। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কেন পূজা করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে কেন কোনো কিছু চাইবে, অন্যকে কেন ডাকবে, অন্যের কাছে কেন তলব করবে যে আমাকে ছেলে দাও, আমার রোগ ভালো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, এই অক্ষরগুলি সম্পর্কে বহুবার বলা হয়েছে, এগুলির উদ্দেশ্য আল্লাহ পাকই বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলে দেননি, সাহাবারাও জিজ্ঞেস করেননি। আল্লাহ পাক রব্বুল কোরআনি কারিমের অনেকগুলি সুরার শুরুতে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি, হুরুফে মুকাত্তাআত আরবিতে যেগুলিকে বলে, তার মানে বিচ্ছিন্ন অক্ষর সমূহ, বিচ্ছিন্ন অক্ষরগুলিকে একটি অথবা তার বেশি নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুরু করেছেন, তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে আল কিতাবের আয়াত সমূহ, অর্থাৎ কোরআনে কারিমের আয়াত সমূহ। এই সুরায় সুরায় রাদে যেই আয়াতগুলি তোমাদেরকে, যেই কথাগুলি তোমাদেরকে শোনাবো, হ্যাঁ, বা আমার নবী শোনাবেন, সেগুলি হচ্ছে আল কিতাবের আয়াত। আল কিতাব যা লোহে মাহফুজ থেকে নাজিল হয়েছে ফেরিস্তা জিব্রাইল আলী সালাতু সালামের মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর, সেই কিতাবের আয়াত। এগুলি মোহাম্মদ সাল্লামের রচিত নয়, তার মন গড়া নয়। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হাক্কু, আর যা কিছু নাজিল করা হয়েছে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতি, মির রাব্বিকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে, আল হাক্কু এটা হচ্ছে খবর, তা হচ্ছে চিরসত্য, তা হচ্ছে সত্য, তাতে কোন রকমের সন্দেহ নেই। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সত্য, আল্লাহর বাণী, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি সিলেবাস, আল্লাহ পাকের নাজিলকৃত জীবন বিধান। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, কেমন জীবন যাপন আল্লাহ চান তাও আল্লাহ পাক নির্ধারিত করেছেন। এ হচ্ছে রবের পক্ষ থেকে নাজিলকৃত চিরসত্য, লা রাইবা ফি, যেমন আল্লাহ পাক বলেছেন অন্য আয়াত, এ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আল্লাহর বাণী হয়, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ অবিশ্বাসী, বিশ্বাস করে না, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যে এ হচ্ছে আসমানি সিলেবাস, এ আল্লাহ পাকের নাজিলকৃত বিধান, এ হচ্ছে আসমানি হচ্ছে গাইড বুক, এই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছ থেকে তলব, আর এই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন বিধান যার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীর জন্য, তার আদেশ নিষেধ পালনের জন্য সৃষ্টি করেছেন, আর এতেই রয়েছে আল্লাহ পাকের আদেশ নিষেধ। আল কোরআনে আল্লাহ পাকের আদেশ নিষেধ রয়েছে, অন্য কোন মানুষের লিখা বইও নেই, আর অন্য কোন ধর্মীয় পুস্তকে নেই যা লোকেরা তৈরি করেছে, অথবা সেগুলি কোন কালে আল্লাহ নাজিল করেছেন, সেগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। তাওরাত ইনজিল জবুর, তাওরাত ইনজিল জবুর যেমন আল্লাহ পাক নাজিল করেছেন, সেগুলিকে আল্লাহ মনসুখ ঘোষণা করেছেন, আর সমস্ত বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, কিন্তু অধিকাংশ বিশ্বের মানুষ হচ্ছে অবিশ্বাসী, লা ইউমিনুন, কখনো ভালো পাবে না। এই বিষয়টিকে আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন ভঙ্গিমায় পেশ করেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়া শুকুর, আমার শুকুর গোজার, আমার কৃতজ্ঞ বান্দা অল্পই কালিল। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহর পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাহ কে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত, আল্লাহ কে, কি করেন তিনি, এই বলা হচ্ছে আল্লাহুল্লাযী, আল্লাহ সেই সত্তা, রাফা আস-সামাওয়াতি, যিনি আকাশসমূহকে উন্নীত করেছেন, উঠিয়েছেন, রাফা ইয়ারফুমুন, উঠা, উপরে হ্যাঁ স্থাপিত করেছেন। রাফা আসমাওয়াতে আকাশসমূহকে তোমাদের ওপরে স্থাপিত করেছেন, বেগায়রে আমাদিন বিনা স্তম্ভে বিনা খুঁটিতে। আমাদ আমুদ মানে স্তম্ভ হয় আর আমাদ মানে স্তম্ভ হয়। তারাও নাহা যা তোমরা দেখছ মানে দেখতে পাচ্ছ যে কোন কোথাও আকাশের কি দেখি না খুঁটি দেখি না কোন পিলার দেখি না, চোখের সামনে দেখতে পাচ্ছ যে কোন জায়গায় কোন পিলার নেই। তারাও নাহা এই হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। এই তাফসীরটি অধিকাংশ মুফাসসিরিন করেছেন যে বিনা স্তম্ভে আকাশ স্থাপিত রয়েছে, আল্লাহ পাক তা স্থাপন করেছেন। আর একটি তাফসীর শুনেন, হ্যাঁ সেটা হচ্ছে যে আকাশের স্তম্ভ আছে কিন্তু তোমরা দেখো না, আকাশের স্তম্ভ হয়তো আছে তা দেখো না। বেশ কিছু সালাফ তাবেইনরা এই তাফসীর করেছেন, এই তাফসীর করেছেন এমনকি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী থেকে বর্ণিত রয়েছে, মুজাহিদ থেকে হাসান কাতাদা ওয়া গায়রু ওয়াহিদ, এইরকম অনেকেই সালাফগণ তাবেইনরা বলেছেন। আন্নাহুম কালু তারা বলছেন লাহা আমাদুন ওয়ালাকিন লা তারা, আকাশের স্তম্ভ রয়েছে কিন্তু লা তারা তা দেখা যায় না, কোন শক্তি দেখতে পারে না, আনসিন দেখা যায় না, জিন আছে বিশ্বাস করেন না করেন না দেখেন না, আল্লাহ পাকের বহু সৃষ্টি আছে তা দেখেন না, এইরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আল্লাহ পাকের বহু মখলুকাত রয়েছে, অসংখ্য সৃষ্টি রয়েছে তা দেখো না, কিন্তু আজকে মেডিকেল মেডিকেল লেভেলে বিশ্বাস করো, সায়েন্সে বললে বিশ্বাস করো, আর আল্লাহ বললে বিশ্বাস করো নাকি? হ্যাঁ আমরা জিন বিশ্বাস করি না, আমরা শেহের জাদুটনা বিশ্বাস করি না, আমরা দেখি না বিশ্বাস করি না, এগুলি গুমরাহি গুমরাহি, এগুলি জিন যে শহর হয় এটা বিশ্বাস করি না। এইরকম মুসলিমদের মধ্যে অনেক গোমরা ফিরকা আজকাল পয়দা হচ্ছে, এটা দেখি না ওইটা বিশ্বাস করি না। তো বহু কিছু রয়েছে যা মানুষ আপনার মতো মানুষ বললে হ্যাঁ বিশ্বাস করেন কিন্তু আল্লাহ পাক বললে কেন বিশ্বাস করবেন না। অন্য মুফাসসিরিনগণ বলেছেন যে না এর আকাশের কোন স্তম্ভ নেই। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ মুফাসসির প্রখ্যাত মুফাসসির তিনি বলছেন মারফুয়াতুন বেগায়রে আমাদিন কামা তারাউনা, আকাশ উন্নীত তোমাদের উপরে বেগায়রে আমাদিন বিনা স্তম্ভে যেমন তোমরা দেখছো মানে কোন স্তম্ভ নেই। ওয়াহাদা হুয়াল আকমাল ফিল কুদরা, আর এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ, কারণ আমরা কিছু করলে কি লাগে পিলার লাগে, আর পিলার না থাকলে কোন দিকে টান দেওয়া লাগে ধরে রাখার জন্য, এমনি হবে কোনো কিছু একটু লাগে না হলে রাখা যায় না এমনি বলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল বিনা স্তম্ভে কোথাও টান দেওয়া নাই কোথাও বাঁধন দেওয়া নাই যে ধরে আছে কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, অন্যায়াত আল্লাহ বলছেন আল্লাহ পাক স্বয়ং আকাশ এবং জমিনকে ধারণ করে রয়েছেন আন তাযুলা ধ্বংস হওয়া থেকে পড়ে যাওয়া থেকে, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ধরে রেখেছেন। আর আমাদের সুফি ইজমের পীরতন্ত্রের ভ্রান্ত আকীদাই বলছে যে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় প্রত্যেক শহরের কিনারা কিনারে কি আছে গস কুতু বড় ওলি বসে আছে, ও কি করে আল্লাহর জমিন ধরে আছে তাদের কিতাবে আছে। এখন বলেন কোনটা ইসলামে দেবেন, সুফিদের পীরদের ইসলামে দেবেন না কোরআনের ইসলামে নেবেন, বলেন কোনটাকে ইসলাম বলে? কোরআনে কারিমে যেটা আছে সেটা ইসলাম না সুফিজমে যেটা পয়দা করেছে শিরকুফরি পয়দা করেছে সেটা ইসলাম বলে? তারপরে বলবেন সুফিজম তাসাউফ হচ্ছে একটা সাবজেক্ট, আর তাসাউফ না হলে ইমান কামেল হল না, এর চেয়ে বড় গুমরাহী কিছু আছে? বিনা স্তম্ভে যদি আকাশ স্থাপিত থাকে তো এতে আল্লাহ পাকের কুদরতের বেশি বহিঃপ্রকাশ ঘটে তাই না, এই জন্য এই তাফসীরটাই বেশি প্রসিদ্ধ। আল্লাহু আলাম, তাহলে এর তাফসীর কি হবে যারা বলছে যে খুঁটি আছে কিন্তু তোমরা দেখো না? আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি আকাশকে তোমাদের উপর স্থাপিত করেছেন বেগায়রে আমাদিন তারাও নাহা, এমন কোন খুঁটিতে যা তোমরা দেখো না, এমন খুঁটি আছে যা তোমরা দেখো না, বেগায়রে আমাদিন তারাও নাহা, এইভাবে তারা তাফসীর করেছে। মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ ফাকর বললেন তারপরে আরশে সমুন্নত হয়েছেন, আল্লাহ ফকর বলেন আরশে সমুন্নত, ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা, আরশের উপরে আল্লাহ আছেন, কেমন ভাবে আছেন বসে আছেন কি অবস্থায় আছেন এগুলি হচ্ছে ধরন কাইফিয়াত, ওয়াল কাইফ মাজহুলুন, ধরন নির্ণয় করা মানুষের অধিকার নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরন বর্ণনা করেননি। এই জন্য সালাফে সালেহিনের উক্তি হচ্ছে এই ক্ষেত্রে, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন সোয়েলা আনিল ইস্তিওয়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম, তাকে জিজ্ঞেস করা হয় যে ইস্তিওয়া মানে কি, ইস্তিওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমুন্নত, এই ইস্তিওয়া মানে কি, তখন তিনি বলেছেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশে সমুন্নত এটা আমাদের জানা রয়েছে, প্রত্যেক মুসলিমের জানা ফরজ, মালুম জানা আছে, অস্বীকার করবেন না না না, আল্লাহ মালিক হয়েছেন, আল্লাহ ক্ষমতায় পেয়েছেন, দুনিয়ার শাসকদের মতো যে এতদিন ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতায় আসলো, হ্যাঁ সিংহাসনে বসেছেন মানে ক্ষমতা দখল করেছেন, এটাই না, অমুক সিংহাসনে বসেছেন তার মানে ক্ষমতা দখল করেছেন। এই আশআরি মাতুরিদি যারা গোমরা হয়েছে আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, আর আমাদের দেশের অধিকাংশরাই কিন্তু এই আশআরি আর মাতুরিদি মতবাদে বিশ্বাসী, তারা তাবিল করে অর্থের বিকৃতি ঘটায়, বলে যে আল্লাহ পাক উন্নত না, আল্লাহ সর্বত্র বিরাজমান কেউ বলে, আর নাই কেউ বলে কলবে কলবে, হ্যাঁ আল্লাহ আল্লাহ পাক, আর কেউ বলে যে না আল্লাহর কোনো দিক বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, আল্লাহ আরো সে দিক বলে দিলেন ওই সব বলা যাবে না, অস্বীকার। তাহলে ইস্তিওয়া আলা আরশ মানে তাদের কাছে ইস্তিওয়া আলা আরশ মানে আল্লাহ আরশের মালিক হলেন, তার মানে এর আগে আল্লাহ আরশের মালিক ছিলেন না, তাই না। এই ভ্রান্ত মতবাদ যাদের রয়েছে আর ওদেরই সংখ্যা বেশি আজকাল পৃথিবীতে, তো তাদের মতে আল্লাহ তার আগে আরশের মালিক ছিলেন না, তার আল্লাহ পাকের মালিকানায় কম বেশি হয়, যেমন দুনিয়ার শাসকদের মালিকানায় কম বেশি হয়, হ্যাঁ কখনো কিছু এলাকার মালিক বেশি হয়ে যায়, কখনো কমে যায়, কেউ দখল করে নিল, কখনো সেই বেশি দখল করতে পারল বা ক্ষমতা বাড়াইতে পারল, তাই না, এরকমটা কি আল্লাহ পাকের আদি নেই অন্ত নেই, আর ক্ষমতা কোনো কম নেই বেশি নেই, যা আছে শুরু থেকে সবকিছু পূর্ণ আছে। যখন জিজ্ঞাসা করে মালিক রহমতুল্লাহ তখন তিনি বলেছেন আল ইস্তিওয়া মালুম, এটা জানা রয়েছে, ওয়াল কাইফ মাজহুলুন, কিন্তু এর ধরন নির্ণয় করা না, মাজহুল এটা অজানা, এ কথা বলবেন না যে আল্লাহ এমন আছেন বা আল্লাহ এইভাবে আছেন, না বলে ইমান অবহি ওয়াজিবন, এটা বিশ্বাস করা ফরজ, ওয়া ইনকার ও কুফরুন, আর যে অস্বীকার করবে যে আল্লাহ আরশে নাই, আল্লাহ সর্বত্র, এটা কুফরি কথা, কুফরি কথা, আল্লাহ কলবে কলবে, আল্লাহ আরশে নাই, কুফরি কথা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন, আর বলছেন ওয়াসওয়ালু আনহু বিদাতুন, আর কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন হে, কেমন হয়ে বসে না দাঁড়িয়ে না কেমন হয়ে, হ্যাঁ আমরা কেউ যদি কোন জায়গায় থাকি, এখানে আছেন কেউ বসে আছেন, কেউ নিচে, কেউ চেয়ারে, কেউ এইভাবে বসে আছেন, কেউ এভাবে বসে আছেন, কেউ শান্ত হয়ে বসে আছেন, কেউ এদিক ওদিক করছেন, তো ধরন সম্পর্কে কেউ যদি বলতে যায় তাহলে এটা হচ্ছে বিদাত গুমরাহি, এটা সাহাবাই কেরামদের তরিকা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা তারা কখনো জিজ্ঞেস করেন যে আল্লাহ কেমন হয়ে আল্লাহ আরো সে আছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, আর আল্লাহ পাক বশীভূত করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে সূর্য চন্দ্র যেই কাজে নিয়োজিত সেই কাজ করে যাচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাসখির, হ্যাঁ আমাদের আয়ত্তে নয় কিন্তু আমাদের কাজে যে আল্লাহ লাগিয়ে রেখেছেন, আল্লাহ পাকের মখলুকাত সৃষ্টির কাজে আল্লাহ পাক সূর্য চন্দ্রকে লাগিয়ে রেখেছে, সেই কাজে লেগে আছে, এটা হচ্ছে সাখখারা আশ-শামসা ওয়াল কামারের অর্থ। কুল্লু ইয়াজরিলি আজালি মুসাম্মা, এর প্রত্যেকটি চলমান রয়েছে, যারা ইয়াজরি চলমান রয়েছে, তাহলে সূর্য চলে, চন্দ্র চলে, আল্লাহ বলছেন লি আজালি মুসাম্মা, কতদিন চলবে, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ সব ধ্বংস হয়ে যাবে, ইজাসামসু কুবিরাত, হ্যাঁ ইজাসামাউন ফাতারাত ইত্যাদি সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইয়াদাব্বিরুল আমরা, আল্লাহ পাক সমস্ত কাজের নিয়ন্ত্রণ করেন, কোরআন বলছে আল্লাহ পাক সবকিছুর কি করেন, ইয়াদাব্বির তাদবীর মানে নিয়ন্ত্রণ করা, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাতে যদি সামান্য বলেন যে না মুরিদানদের নিয়ন্ত্রণ পীর সাহেব করেন, সবগুলির করতে পারে না কিন্তু মুরিদ হয়ে গেলে ওইটি করেন, বা এই গ্রামের একজন আল্লাহর কুতুব বসে আছে এখানে সে নিয়ন্ত্রণ করে, তো এই কোরআন আয়াতের সাথে কুফরি হইল না বলেন তো দেখি, আর এগুলি আমাদের দেশের মুসলিমের আকীদা, এগুলি হিন্দুদের আকীদা বলছি, এগুলি খ্রিস্টানদের আকীদা বলছি, বারো মাসে তেরো পূজার কথা বলছি, বলেন দেখি আশ্চর্য আজকের মুসলিমদের উপর যে তারা কোথায় আর কোরআন করিম কোথায়, কোরআন শিখে না তারা, কোরআন তেলাওয়াত হাসিল করে মনে করে যে অনেক সওয়াব পেয়ে গেলাম, কোরআন অর্থ বুঝে না। ইউদাব্বিরুল আমর, আল্লাহ পাক সমস্ত কাজে নিয়ন্ত্রণ করেন। যেমন আলহামদুলিল্লাহ, আল মানে সমস্ত প্রশংসা, তেমনি আল আমর সমস্ত কাজ, সমস্ত কাজের নিয়ন্ত্রণ আল্লাহ করেন। আমর অমুর বহু বচন যখন হয় তার মানে কাজ হয়, আর আমরের বহু বচন যখন আওয়ামের হয় তখন নির্দেশাবলী হয়, নির্দেশ আদেশ, আমর মানে আদেশ, ইফাল করো, এটা আমর, আমরের সেবা। তো এটা হচ্ছে আওয়ামের অনেকগুলি হুকুম, তোমার আওয়ামের ওটা। আর আমরের বহু বচন অমুর অনেক কাজ, আমার কাছে এনডি অমুর, আরবরা বলে এনডি অমুর মানে আমার কাছে অনেক কাজ আছে। ইউফাসসিলুল আয়াত, আল্লাহপাক বিশদ ভাবে আয়াত সমূহ বর্ণনা করেন। আল্লাহপাকের কথা অস্পষ্ট না, কত স্পষ্ট কথা আল্লাহপাকে। লাআল্লাকুম বিলিকা'ই রব্বিকুম তুকিনুন, যাতে করে তোমরা, কেন আল্লাহপাক বিশদ ভাবে বর্ণনা করেন কোরআনে কারীমের আয়াতগুলি, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাতে দৃঢ় বিশ্বাসী হও। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর প্রতি ইমান ঠিক হয়ে যায়, আর হায়াত মত সম্পর্কে সঠিক ধারণা আসে যে দুনিয়ায় তোমার গন্তব্য স্থান না, দুনিয়ার পরে খুব দ্রুত চলে যেতে হবে আখেরাতে, আর আখেরাতে গেলেই সেখানে আল্লাহর সাথে লিকা মোলাকাত সাক্ষাৎ হবে, তাতে তোমরা দৃঢ় বিশ্বাসী হও আখেরাতে। আর সেখানে যা কিছু হবে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা বিশ্বাস করো তোমরা। তাহলে আখেরাতের কথা হইতে আসলো, এটাও আকীদার বিষয়। আর এগুলির সংশোধন মক্কার লোকেদের প্রথম উদ্দেশ্য ছিল, প্রথম সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, বেমানি করিও না, মৃত জন্তু খেয়েও না ইত্যাদি, এইসব প্রথম বলে তো লাভ নাই, তাই না? ইমান না নিয়ে আসলে, সুতরাং প্রথম হ্যাঁ আল্লাহর প্রতি ইমান, আল্লাহর রবিয়তের প্রতি ইমান, কোরআন করিমের প্রতি ইমান। মোহাম্মদ রসুল্লাহ সাধারণ মানুষ না, তিনি রসুল্লাহ, তোমাদের কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে পাইগাম নিয়ে, তার প্রতি ইমান। তারপরে আখিরাতের প্রতি ইয়াকিন, কারণ মানুষের সংশোধন আল্লাহ পাকের প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান করতে পারে। যার আখিরাতে বিশ্বাস, আমি যাচ্ছি কোন দিকে, যেদিকে যাচ্ছি যদি অন্যায় কাজ করি তো ধরা পড়বই, ধরা পড়বই, সামনে জাল বিছানো আছে, তাহলে কখনো সে অন্যায় কাজ করবে না, ঠিক না? ওয়াহুল্লাযী মাদদাল আরদ, আল্লাহ সেই সত্তা, এগুলো সব রুবুবিয়াত, আল্লাহর কাজ। আল্লাহ সেই সত্তা যিনি জমিনকে ভূমিকে সম্প্রসারিত করেন। মাদ্দা মুদ্দা মানে টান দেওয়া, একটা রাবারকে ধরে যে টান দিলেন, এটা মাদ্দা, টান দেওয়া বলা হয়। তো আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাহলে জমিনকে এখানে মাদ্দা, জমিনের একটা গুণ বর্ণনা করেছেন, মাদ্দা মানে সম্প্রসারিত করেছেন টান দিয়ে। তার মানে আল্লাহ ফাকর প্রথম জমিনকে সৃষ্টি করেছেন, সেটা গুটানো ছিল, আর তারপর ভাঁজ করা ছিল বা কিছু ছিল, তারপর আল্লাহ ফাক সেটাকে বিস্তৃত করেছেন, সেটাকে বিছিয়ে দিয়েছেন, অন্য ভাষা রয়েছে সেটাকে ফেরাস, জমিকে কি করেছেন, ফেরাস, বিছানা স্বরূপ করেছে, বসবাস যোগ্য করেছেন বিছানার মতো, যেমন বিছানায় আরামে বসছ, জমিনে আরামে সারা পৃথিবীতে চলাফেরা করছ। ওয়াজাল আফিহা রাওয়াসিয়া ওয়ানহারা, আর আল্লাহ পাক স্থাপিত করেছেন এই জমিনে রাওয়াসিয়া, বহু পর্বতমালা, রাওয়াসিয়াতনের বহু বচন হচ্ছে রাওয়াসি, বড় বড় পাহাড় পর্বত, ও আনহারান নাহরুনের বহু বচন, অনেক নদী নালা আল্লাহ পাক প্রবাহিত করেছেন। নদী নালাতে যেসব উপকারী রয়েছে মানুষের তা আমাদের অনেক কিছু জানা রয়েছে। আর পাহাড় আল্লাহ স্থাপিত করেছেন কেন, প্রথম উদ্দেশ্য হচ্ছে সেগুলি হচ্ছে কিলক স্বরূপ। যেমন একটা তাঁবু লাগাইতে হইলে, টেন্ট ফেমা যদি লাগাইতে হয় তাহলে এমনি লাগিয়ে রেখে দিলে হবে না, এমনি লাগিয়ে দিলে কিলক, শুধু একটু টান দিয়ে রেখে দিলেন আর সামান্য বাতাসে উড়িয়ে নিয়ে গেল। তো আল্লাহ ফাকর রব্বুল কিলক স্বরূপ সৃষ্টি করেছেন এই পাহাড়গুলিকে। জমিন সৃষ্টি করার পরে জমিন নড়াচড়া করেছিল, ভাসমান অবস্থায় ছিল, আল্লাহ ফাক রব্বুল আলামিন শক্তিশালী করে দিলেন জমিনকে, এই পাহাড় স্থাপিত করে আনহার আর নহরও প্রবাহিত করেছেন। দেখুন যে স্থলের তুলনায়, হ্যাঁ স্থলের তুলনায়, হ্যাঁ জলভাগ পানির ভাগ কত বেশি, চিন্তা করুন আপনি, জানা আছে না কত ভাগ, হ্যাঁ তাহলে জি হ্যাঁ তিন ভাগ। অমিন কুল্লি সামারাত, এবং আল্লাহ ফাক রব্বুল আলামিন প্রত্যেক ফলমূল থেকে দুই রকম করেছেন, জোড়া জোড়া করেছেন, জোড়া জোড়া করেছেন, ফল জোড়া জোড়া করেছেন। এর মানে কি, একটি তাফসীর হচ্ছে যে আজকালকার বিজ্ঞানও বলছে যে গাছ নর রয়েছে আর মাদি রয়েছে, পুরুষ গাছ রয়েছে আর নারী গাছ রয়েছে, এটা একটা তাফসীর, জোড়া জোড়া, যেমন মানুষ জোড়া জোড়া, নর নারী ওরকম গাছের মধ্যে রয়েছে। আর একটি তাফসীর হচ্ছে যা সালাফে সালেহরাও করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন পরস্পর বিপরীত স্বাদের ফলমূল সৃষ্টি করেছেন, একটা ফল মিষ্টি তো আরেকটা হচ্ছে টক, হ্যাঁ খাটা, একটা যদি তিতা হয় তো আরেকটা সুস্বাদু, একটা যদি লাল হয় তো আরেকটা কালো, একটা সাদা হইলে আরেকটা অন্য রং, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন রঙের আল্লাহ পাক ফলমূল দেখেন, আঙ্গুরই দেখেন, কালো আঙ্গুর আবার সবুজ আঙ্গুর, জি হ্যাঁ, আম অনেক আম আছে পেকে গেছে তারপরেও সবুজ হয়ে আছে, বোঝাই জানে যে আম গাছ পাকা হয়ে গেছে, অনেক আম আগে থেকেও লাল হইতে শুরু করেছে। ইউবসিল্লাহ ইলা নাহার, আল্লাহ পাক রব্বুল ওরা রাত দ্বারা দিনকে ঢেকে দেন, আচ্ছাদিত করেন, রাত দ্বারা দিনকে ঢেকে দেন, তাহলে দিন হচ্ছে খোলা, দিনে সবকিছু দেখতে পাচ্ছি, দিন যেন খোলা, যেমন আপনার শরীর আমার শরীর খোলা তাহলে খোলা, কিন্তু কাপড় দিলেই শরীরটা ঢেকে গেল, তাহলে ভিতরে যা ছিল এখন ঢাকা পড়ে গেল, দেখা যাচ্ছে না, ওই রকমই দিনে সবকিছু দেখতে পাচ্ছেন, সবকিছু আপনার সামনে যতটা আপনার দেখার ক্ষমতা আছে চোখে দেখতে পাচ্ছেন, রাত যখন হয়ে গেল তো চোখের সামনে আঙুলটা নিয়ে এসো, নিজের আঙুলটাই দেখতে পান না, রাস্তাই দেখতে পান না, আপনি স্যান্ডেল জুতো অন্ধকারে কোথায় কি আছে কিছুই দেখতে পান না রাত্রে, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিয়ে দিনকে ঢেকে দিয়েছেন। এসবগুলি কাজ কার? আল্লাহর। এর নাম হচ্ছে তৌহিদ রুবুবিয়াত, আল্লাহর কাজে আল্লাহ এক। রাতকে কেউ দিন করতে পারে না, দিনকে কেউ রাত করতে পারে না। তাহলে আলী রাদিয়াল্লাহ তাআলা সম্পর্কে এরকম মুসলিমদের এক শ্রেণীর শিরিককারীরা বলে যে আলী রাদিয়াল্লাহ তাআলা একবার আসরের নামাজ মাগরিব হয়ে যায়, তখন আল্লাহকে কেন বলবে, ও নিজের ক্ষমতায় কি করলো, সূর্যকে ফিরিয়ে নিয়ে আসলো, আমি নিজের টাইমে নামাজ পড়বো, কেন কাজা করে সূর্য ডুবার পরে নামাজ পড়বো, সূর্য ডুবতে দেবো না, সূর্যকে ফিরিয়ে নিয়ে এসে একবার সূর্য উঠিয়ে দিয়ে আবার আসরের নামাজ পড়ে, কত বড় শিরকি কথা বলেন দেখি, কত বড় কুফরি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দান থেকে আসতে সফরে হ্যাঁ বেলালকে পাহারা রেখেছেন, ওকে ঘুম চলে এসছে, নবী সাল্লাম সাহাবারা ঘুমিয়ে গেছেন, সূর্য উঠে যাওয়ার পর যেমন সূর্যের তাপ লেগেছে শরীরে তখন সবাই সজাগ হয়েছেন, আছে না সহিহ হাদিস, জি হ্যাঁ, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তো এরকম করা হলো না, নবী সাল্লাম তো নিজেই করতে পারলেন না, না আল্লাহ করেছেন এটা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষমতাই করেছেন, আর মুশরিকরা বলে থাকে যে না আলী করে দিতে পারে, অমক করে দিতে পারে, তাহলে বলেন কত মারাত্মক শিরক আল্লাহর রুবুবিয়াত। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, নিঃসন্দেহে এতে রয়েছে বহু শিক্ষণীয় বিষয় নিদর্শন, কার জন্য, কারা এসব নিদর্শন থেকে শিক্ষা নেবে, লিকাউমিন এমন জাতির জন্য, ইয়াতাফাক্কারুন যে জাতি হচ্ছে চিন্তাশীল, চিন্তাশীল জাতির জন্য, চিন্তা করে গবেষণা করে গভীরভাবে যদি দেখে তাহলে এতে তাদের শিখার বিষয় রয়েছে, আর যদি গভীরভাবে না দেখে সব প্রাকৃতিক বিষয়, দিন ছোট হয়ে যাচ্ছে আবার দিন এমন বড় হয়ে যাচ্ছে, রাত ছোট হয়ে যাচ্ছে, এই দাম্মমে রাত এত ছোট হয়ে যায় যে আমাদের যারা রাত 11টা 12টা ঘুমায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পায় না, রাত 2:30 সে ফজর আজান হয়ে বসে আছে, হয় না হয় না, আবার এমন হয় যে 5:30, 5:30, 5:30 চলে যাচ্ছে, তাই না ফজর, দেখেন তো এটা তো কম, এমন এমন দেশ আছে যেখানে রাত হয় মাত্র 1-2 ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য রাত হয় মাত্র কয়েক মিনিটের জন্য, আবার কোথাও 6 মাস দিন 6 মাস রাত, ইউবসিল্লাইলান্নার, আল্লাহ যেখানে যতক্ষণ রাতকে দিয়ে দিনকে ঢেকে রাখতে চান ঢেকে রাখে না, যতক্ষণ চান না চান না, মাত্র কয়েক মিনিটের জন্য রাত দিয়ে দিনকে ঢেকে রাখতে চান রাত হয় আর তারপর রাত হয় না, সারা দিন হয়ে আছে, 24 ঘন্টা 23 ঘন্টা 23.5 ঘন্টা বা তারও বেশি দিন হয়ে আছে। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন ওয়া ফিল আরদি কিতাউম মুতাজাওিরাত, আল্লাহ পাক বলছেন আর জমিনে কিতাউম মুতাজাওিরাত, পরস্পর সংলগ্ন ভূমিখণ্ড রয়েছে, কিতাউন মানে হচ্ছে কিতাউন মানে হচ্ছে বিভিন্ন টুকরো, কিতাউন মানে একটা টুকরো, সে কাপড়ের টুকরো হোক আর মাটির টুকরো হোক আর কোনো কিছুর টুকরো, গোস্তের একটা টুকরো হোক, কিতাউন মানে হচ্ছে একটা পিস, আজকাল বলে কিতা লেখা থাকে দোকানগুলিতে একটা পিস, তো একটা পিস, কেতা মানে অনেকগুলি পিস অনেকগুলি টুকরো, কেতা আল্লাহ বলেছেন তার মোতাজাওিরাতুন, হ্যাঁ যার মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী কাকে বলে, যে আপনার পাশে থাকে, পাশে বাড়ি বা পাশে বসে প্রতিবেশী, আপনার সফর সঙ্গী, মোতাজাওিরাত মানে পরস্পর সংলগ্ন, এই জন্য তাজাওয়ারা এতাজাওয়ারও এতে মোশারাকাতের গুণ রয়েছে আরবি গ্রামারে, তার মানে পরস্পর একে অপরের কাছে থাকে সংলগ্নে। আল্লাহ পাক বলছেন যে জমিন আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ পাকের সৃষ্টি, অফিল আর জমিনে রয়েছে কিতা ও মুতাজাবিরাত, পরস্পর সংলগ্ন ভূমিখণ্ড, পাশাপাশি এই ভূমি এই ভূমির পাশে, এমন না যে বিচ্ছিন্ন আলাদা রয়েছে, এই জমিনের সাথে ওই জমিনের কোন সম্পর্ক নেই, এরকম আছে কি, এক এলাকার জমি আর এক এলাকার জমির সাথে লেগে আছে, কিন্তু এক জমি হচ্ছে মরুভূমি বালি মাটি চামা আর আরেক জমি হচ্ছে পাশে হচ্ছে এটেল মাটি, শুরু হয়ে যাচ্ছে একেবারে দিয়াড়া মাটি, দিয়েরা বুঝেন কেউ? দিয়ার যেসব এলাকা আছে ওইসব এলাকার লোকেরা বুঝবে। এঁটেল মাটি আর পানি ধরে ওইসব জায়গা, আর উর্বর শক্তি খুব বেশি ওইসব জমির। জি, কখনো দোঁয়াশ মাটি, পাশেই দোঁয়াশ মাটি আবার সরিয়ে হয়ে গেল, কোথাও আবার উর্বর, উর্বরের দিক থেকে বড় শক্তিশালী জমি, আর পাশেই জমি একেবারে মরা জমি। এই জমিতে তিন ফসল হয়, পাশের জমিতে একটা ফসল করা মুশকিল, হয় না? হয় না? এটাও মোতা যাবে পাশাপাশি। এই জমি হচ্ছে লবণাক্ত এখানকার মাটি, পাশে আবার না লবণাক্ত না, আছে না নাই? এখানকার জমি সাদা, এখানকার জমি লাল, এখানকার জমি কালো কালো মাটি, আছে না নাই? জি হ্যাঁ, এগুলিকে বোঝানো হয়েছে। বিভিন্ন জমিতে যতগুলি গুণ হইতে পারে, একই দেশের জমি ফজলি আম আপনি রাজশাহীতে না লাগিয়ে নিয়ে গিয়ে কুমিল্লাতে লাগান, ফজলি আমের স্বাদ হবে? ওইটাও কথা আসছে। কে করেন? গোসকুতুবরা করেন না? সব ধরে আছেন গোসকুতুবরা। রাজশাহীর গোসকুতুবরা ফজলি আম দিতে পারে, ওখানকার গোসকুতুবরা পারে না ফজলি আম দিতে, বা ফজলি আম লাগালো স্বাদ হাই দেয়। সৌদি আরবের গোসকুতুব আছে, ওরা খেজুরে এত ফলন দিতে পারে, এত বড় বড় খেজুর, আর এই এই বীজ নিয়ে যে বাবার এই চারা নিয়ে গিয়েও যদি দেশে লাগান তো এত সুন্দর খেজুর সব সব গোস ধরে আছেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, আল্লাহ পাকের রুবুবিয়াত বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাক তাই বলছেন, অফিল আরদে কিতাউ মুতাজাওয়িরাতুন, জমিনে পরস্পর সংলগ্ন বিভিন্ন ভূমিখণ্ড রয়েছে। কিতাউন যেহেতু বহু বচন, সেজন্য বিভিন্ন বিভিন্ন ভূমিখণ্ড রয়েছে, একরকম নয়। ওয়াজান্নাত তুম মিন আনাব, আর আঙ্গুরের বহু বাগান রয়েছে, কোথাও কোথাও আঙ্গুরের বাগান রয়েছে। ওয়াজারউন, আর কোথাও আবার বাগান নেই, আঙ্গুরের বাগান নেই আর খেজুর বাগান নেই, সেখানে রয়েছে শস্যক্ষেত্র, রয়েছে শস্যক্ষেত্র, রয়েছে ফসল হয়, কোথাও কোনো ফসল হয়, কোথাও কোনো ফসল হয়। ওয়া নখিল, এবং এমন খেজুর গাছ রয়েছে, নখিল সিনওয়ান না গায়রু সিনওয়ান, খেজুর গাছগুলি হচ্ছে ফেকড়া বিশিষ্ট, কাণ্ড বিশিষ্ট বা শাখা বিশিষ্ট বলতে পারেন। আর কোন কোন গাছ আছে গায়রু সিনওয়ান, মানে হচ্ছে কাণ্ড বিশিষ্ট ফেকড়া বিশিষ্ট। খেজুর গাছ দেখেছেন কোন কোন গাছে এইভাবে দুটো হয়ে গেছে, উপরে যে নিচের দিক থেকে যেতে যেতে দুটো হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, আর তিনটা কাণ্ডে খেজুর ধরছে, এটাকে বলা হয় সিনওয়ান বলা হয়। আর গায়রু সিনওয়ান কোনটা একটাই কাণ্ড, নিচের থেকে উপরে একটাই উঠে গেছে, ওই একটাতে শুধু খেজুর ধরছে গোলে, দেখেছেন না? দেখেন নাই? জি হ্যাঁ। তো এই সিনওয়ান আর গায়রু সিনওয়ানের হচ্ছে এই তফসির। ইউসকা বি মাইন ওয়াহিদ, অথচ একই পানি দ্বারা সিক্ত করা হচ্ছে, এক পানি থেকে পাশাপাশি খেজুর গাছ, একটাতে একটাই কাণ্ড আর একটাতে হচ্ছে দুটো তিনটা কাণ্ড, একই পানি থেকে সিক্ত করা হচ্ছে, একটার স্বাদ একরকম আর একটার স্বাদ আরেক রকম, গুটি আমের স্বাদ আলাদা আর ফজলি আমের স্বাদ আলাদা, হ্যাঁ আছে না নাই? এক এক আমের স্বাদ এক এক রকম, এক এক ফলের স্বাদ এক এক রকম। আর একটিকে অপরটির ওপর, এক ধরনের ফলকে আরেক ধরনের ফলের ওপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি, ফিল ওকুল স্বাদের ক্ষেত্রে, আকাল মানে খাওয়ার, খেলে স্বাদ পাই, তো স্বাদের ক্ষেত্রে, স্বাদের ক্ষেত্রে একটা খুব সুস্বাদু আর দেখাচ্ছেন স্বাদ নেই, আঙ্গুর কখনো কখনো খুব মিষ্টি এটা, আরে এইটা আম ভালো কিন্তু এটা আর স্বাদ লাগে না, আল্লাহ পাকি তা করে থাকেন। এগুলি কার কাজ? আল্লাহ বলছেন নফাদ্দুল, আমি আল্লাহ করি, এগুলো আমি করি। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াকিলুন, নিঃসন্দেহে এতে বহু নিদর্শন রয়েছে, বহু শিক্ষার বিষয় রয়েছে, লিকাউমি ইয়াকিলুন, বোধ শক্তি সম্পন্ন জ্ঞানীদের, যারা জ্ঞানী, জ্ঞানী বলেন অথবা বোধ শক্তি সম্পন্ন, বোধ শক্তি যদি আপনার থাকে, আপনার যদি জ্ঞান বিবেক থাকে, তাহলে তাতে আপনার শিক্ষার বিষয় রয়েছে। একটু গভীর জ্ঞানে চিন্তা করে থাকেন, গভীর জ্ঞান লাগিয়ে আপনি উপকৃত হওয়ার চেষ্টা করেন যে আল্লাহ পাক এগুলি করেছে, এগুলি মানুষের ক্ষমতায় আছে, কোন মানুষের ক্ষমতায় নেই। ওয়াইন তাআজাব ফাআজাবুন কৌলুহুম, এখানে আখিরাতের কথা, পুনরুত্থানের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, যেটা আকীদার বিষয়। হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আশ্চর্য হও, তুমি যদি আশ্চর্য হও কোথাও, তাহলে ফাআজাবুন কৌলুহুম, এই কাফের মুশরিকদের কথা, পরকালে অবিশ্বাসীদের কথা সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়, সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। দেখেন কাফের, নাস্তিক, বেদিন, পরকালে অবিশ্বাসী আশ্চর্য হয় যে আরে আরে আরে মুসলমানরা কি বলে যে মরার পরে নাকি পরকাল হয়, মরে গেলে এক্সপায়ার হয়ে গেল আবার পরকাল, আবার নাকি উঠানো, ওরা আশ্চর্য হয়। আল্লাহ ওর বিপরীত বলছেন যে তুমি যদি দুনিয়া আশ্চর্য হতে চাও, তাহলে এই বিবেকহীন লোকদের উপর আশ্চর্য হও যারা পরকালকে অস্বীকার করছে, পুনরুত্থানকে অস্বীকার করছে। প্রথমবার সৃষ্টি যিনি করেছেন, প্রথমবারটা বেশি মুশকিল ছিল নাকি দ্বিতীয়বার মুশকিল? আল্লাহ ফাকর রব্বুল আলামিন মানুষকে ভোলা করেছেন। আর আমার তো টেলিফোন চব্বিশ ঘন্টা আসতে থাকে, দুনিয়ার পূর্ব দিক থেকে শুরু হয় আর চলতেই থাকে। এরকম আমি জুমায় বন্ধ করেছিলাম, আমি আপনাদের বলছি আর মনে করছি জুমার বন্ধ বন্ধই আছে, কিন্তু মাঝখানে একবার যে অন করেছি এটা ভুলে গেছি। আমার মনে ছিল, মনে থেকেও আমি দেখিনি, চেক করিনি, মাঝখানে জুমা মসজিদ আমি তো বন্ধ করেছি। আল্লাহ আকবার। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন আমাদের প্রথম পিতা ফানাসিয়া, ওনাকে যে আল্লাহ পাক বলেছেন যে তুমি ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, তোমরা স্বামী স্ত্রী ওই গাছের কাছে যেয়ে অনেক কথাটা ভুলে গেছিলেন, ইচ্ছা করে কিন্তু না বারমানি করেননি তিনি, আল্লাহ বলছেন না সে ভুলে গেছিলেন। বলাম না যেদিন আজমা, তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি, দৃঢ় প্রতিজ্ঞ হলে সজাগ থাকতেন, নারী আল্লাহ যা বলে সবসময় সজাগ থাকবো, ভুলে গেছেন, বেখেয়াল হয়ে গেছে। ইনসানকে ইনসান বলা হয় নিসিয়ানের কারণে, কেউ কেউ বলেছে, আর কেউ কেউ বলেছে ইনসান ইনসানের সাথে মহব্বত করে, মানুষ মানুষের সাথে ভালোবাসা, সেই মানুষ মানুষের সংসর্গে থাকতে চায়, কাছাকাছি থাকতে চায়, এই জন্য ইনসানকে অনুস থেকে নেওয়া হয়েছে। কেউ বলছে নিসিয়ান থেকে, কেউ বলছে আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওয়াইন তাজা ফাজাবন কৌলহম, হে নবী তুমি যদি বিস্মিত হও আশ্চর্য হতে চাও তাহলে ফাজাবন কৌলহম, এই কাফের মুশরিকদের কথা হচ্ছে বড় আশ্চর্যজনক। আর তারা কি বলে আয়দা কন্যা তোরাবান, আচ্ছা আমরা যখন মাটি হয়ে যাব সরে গেলে মরে গিয়ে, আইন্না লাফি খালকিন জাদিদ, তাহলে কি আমাদেরকে নতুন ভাবে পুনরায় সৃষ্টি করা হবে, আবার সৃষ্টি করা হবে? এই কথার উপর হে নবী তুমি আশ্চর্য হও, যদি আশ্চর্য হতে চাও তো এই কথার আশ্চর্য হও। কেন? কারণ আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য কঠিন হয়নি, তো দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর জন্য কোন কঠিন না। কোরআনে কারিম এই বিষয়টি কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরাই তো সেই লোক যারা পরকালে অবিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে। তাহলে আল্লাহকে শুধু মানলে হবে না, পরকালকে মানতে হবে। যে পরকালকে অস্বীকার করে সে তো আমি আল্লাহকে মানি কিন্তু পরকাল মানি না, আল্লাহ বলছেন কাফারু বিরাব্বিহিম, রবের সাথে কুফরি করলো। কারণ রবের সংবাদ, রব যে বলছেন যে ভবিষ্যতে কি হবে তা অস্বীকার, রবের কথা অস্বীকার করলো, সে তো কাফের। পরকালে অবিশ্বাসী কাফের এআয়াত প্রমাণ করে। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, আর এরাই তো সেই লোকেরা যাদের গলদেশে, যাদের গলায় কি হবে, বেড়ি পরানো হবে লোহার, আল আগলাল জিল্লুনের বহুবচন, গলায় বেড়ি পরানো থাকবে, হাতে পায়ে তো থাকবে গলাতেও পরানো থাকবে, আর সেই বোঝা বহন করবে জাহান্নামের বেড়ি। ওয়া উলাইকা আসহাবুন্নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর সেখানে এসব অবিশ্বাসীরা যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর কথা অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, পুনরুত্থানকে অস্বীকার করেছে, এরা হবে চিরকালের বসবাসকারী জাহান্নাম। আল্লাহ পাক তারপরে বলছেন কাফের মুশরিকদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরা চ্যালেঞ্জ করত মাঝে মাঝে, ওরা মনে করেছে আমরাই হক পথে আছি, আমরা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি, বাপদাদার ধর্মের উপর আছি, আর আমরা সংখ্যাগরিষ্ঠ, আর সংখ্যাগরিষ্ঠতে হচ্ছে সত্যের মাপকাঠি। যেমন আজকাল গণতন্ত্রের বিশ্বাসীরা মনে করে যে আমরাই যখন বেশি সংখ্যা এসছি তার মানে আমরাই হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করি, আমাদেরকে লোকেরা ভালোবাসে, সেজন্য আমাদেরকে গদিতে পাঠিয়েছে, মিথ্যা কথা। অনেক সময় সংখ্যা, অনেক সময় সংখ্যা বেশিও আছে যারা বিপরীত, কিন্তু চলে গেছে অন্যরকম ভাবে হয়তো, অথবা সংখ্যা না থাকলেও যাদের সংখ্যা কম তারাই হকপন্থী, এটাই সবসময় হয়ে এসেছে। সুতরাং কখনো এটা মনে করবেন না যে মেজরিটি পেলেই আমরা দেশের নেতৃত্বের অধিকারী, এটা ভুল কথা, ভুল কথা আসলে। কারণ মেজরিটি খারাপ, সুতরাং আপনাদেরকে নেতৃত্ব পাঠিয়েছে ওই খারাপ লোকেরা, ভালো লোকেরা তো তাহলে পাঠাইনি। যে কোন যুগের কথা বলছি, কোন একটা বিশেষ যুগ সম্পর্কে বলছি না যে কেউ গায়ে পেতে নেবেন যে আমাদেরকে বলছে বা ওকে বলছে, আমি সব যুগ সম্পর্কে বলছি। অধিকাংশ লোক আল্লাহর নাফরমান থাকবে, সুতরাং মেজরিটি যদি পাঠিয়ে থাকে তাহলে জানতে হবে যে অসৎ লোকেরা পাঠিয়ে। এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাকে আপনি এলাকায় দাঁড় করে দেন, আর একটা চোর ডাকাত খুনিকে দাঁড় করে দেন, কে পাস করছে দেখে নেন ভালো করে। বেনামাজিকে দাঁড় করেন আর নামাজি আলেমের দিনকে দাঁড় করেন, দেখেন কে পাস করে, বুঝতে পারেন না, তাহলে চিন্তা করেন। মুসলিম দেশে এই গণতন্ত্র আসা বড় দুঃখজনক। হ্যাঁ, অমুসলিম দেশে থাক, কারণ ওর চাইতে ভালো তাদের কাছে হয়তো কিছু নেই, ওর চাইতে ভালো তাদের কাছে কিছু নেই, যার ফলে তারা আবিষ্কার করেছে সেটা। যে গণতন্ত্রের মাধ্যমে আমাদের সমাধান করুন, কিন্তু মুসলিমদের জন্য আল্লাহ পাক কিতাবুল্লাহ রেখেছেন, কোরআন করিম রেখেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তারা তৌফিকুম আমরা, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে মজবুত করে ধরে থাকলে কখনো পথভ্রষ্ট হবে না। ওই কিতাবুল্লাহ কোরআন করিমে তোমাদের সমাধান রয়েছে, সব রকমের সমাধান রয়েছে, রাষ্ট্রীয় সমাধান রয়েছে, হ্যাঁ দেশ পরিচালনা রয়েছে, ওয়াসুন্নতি, আর যদি কোরআন করিম স্পষ্ট না, কত রাসূলের হাদিসে খোঁজ করিও, আমার সুন্নত রয়েছে, এই দুটোকে ধরে থাকলে কখনো গোমরাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। কাফের মুশরিকরা তারা মনে করত যে আমাদের দলভারী, সুতরাং আমরা হকপন্থী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদেরকে বিভ্রান্ত, জাহান্নামী, গোমরা, এরকম মনে করত, এদের উপর আজাব আসবে, এদের উপর মার পড়বে আল্লাহ পাকের, আমাদের দেবদেবীর মার পড়বে, এইসব ধারণা করত। তাই আবু জাহাল একবার দোয়া করল বদরের সময় অথবা তার আগে, যে আল্লাহ ইনকানা হাজা হুয়াল হক, আল্লাহ আল্লাহকে আবার মানত, আল্লাহকে মানত, দেবদেবীকে মানত, তারপর আল্লাহ কাফের বলেছেন, তাহলে কেউ যদি আল্লাহকে মানে আর যে পীরকে সিজদা করে মাজারেও যায় তো মুসলিম হবে নাকি, কি করে দেখি কয়েই তো ওরাও আল্লাহকে মানত না, হলে কি করে দোয়া করল আবু আবু আবু জাহাল তো দোয়া করেনি এর কাছে, দেবদেবীর কাছে, দেবদেবী লাতুজ্জামানাত, যদি মোহাম্মদ ভুল পথে থাকে আর আমরা হক পথে থাকি তো মারো ওকে, আর আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে ধ্বংস করো, দেবদেবীর কাছে চেয়েছিল, দেবদেবীর কাছে আবু জাহাল চাইলে, আল্লাহুম্মা ইনকানা, কোরআনে কারিমের এটি আয়াত, ইনকানা হাজা হুয়াল হক, মোহাম্মদের কাছে যা আছে এটাই যদি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটাই যদি সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো আমাদের উপর, ধ্বংস করে দাও, আও এতে নাবি আজাবিন আলিম, অথবা মর্মান্তিক শাস্তি আমাদের কাছে নিয়ে আস। আল্লাহ পাক বলছেন দেখো তাড়াহুড়া কেন করছে, আল্লাহর আজাব আসবে যখন আসা, দুনিয়া আল্লাহ চাইলে দুনিয়া আল্লাহ দেবেন, না হলে আখেরাতে দিবেন, তাড়াহুড়া করে কাফেররা। তার নির্বোধ, মানুষ আসলে যখন আল্লাহ দ্রোহী হয়ে যায়, আল্লাহ দিন থেকে সরে যায়, তখন নিজের ক্ষয়ক্ষতিটাও বুঝে না, নিজের লাভটাও বুঝে না, যে কোনটাই লাভ কোনটাই লস। হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু, তোমার সাথে এরা তাড়াহুড়া লাগিয়ে দেয় বিশ্বাইয়াতে, অমঙ্গলের জন্য, কাবলাল হাসানা মঙ্গলের পূর্বে, মঙ্গল নাচে, কল্যাণ নাচে, অকল্যাণের জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। ওয়াকাদ খালাত মিন কাবলিহিমুল মাসুলাত, অথচ তাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তাদের পূর্বে ঘটেছে, খালা এখলু মানে অতীত হয়ে যাওয়া কোনো কিছু, ওয়াকাদ খালাত মিন কাবলিহিম, তাদের পূর্বে ঘটে গেছে বা অতিবাহিত হয়ে গেছে, আল মাসুলাত, এই ধরনের বহু দৃষ্টান্ত, হ্যাঁ মাসাল এক বচন, একটি দৃষ্টান্ত, আর মাসুলাত বহু দৃষ্টান্ত, তার মানে এইরকম অবাধ্য জাতি অনেক এসেছে আর তাদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাকের আযাব দিয়ে, এইরকম বহু ঘটনা ঘটে গেছে, বহু কিছু এর আগে হয়েছে, তা অতিবাহিত হয়েছে, তাহলে ওদের মতোই হবে এদের দশা, কিন্তু এরা তাড়াহুড়া কেন করছে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস আলা যুলমিহিম, আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালক লাযু মাগফিরা লিন-নাস, মানব জাতির জন্য বড় মার্জনাকারী, মাগফিরাতুন মার্জনা, আর যু মানে ওয়ালা, হ্যাঁ মার্জনার ওয়ালা, মার্জনাকারী একসাথে মিলিয়ে মার্জনাকারী ওর অর্থ হইল, লাযু মাগফিরাতিন লিন-নাস আলা যুলমিহিম, মানুষের অত্যাচার সত্ত্বেও, মানুষের বাড়াবাড়ি সত্ত্বেও তাদের জন্য আল্লাহ পাক হচ্ছেন, হ্যাঁ বড় মার্জনাকারী, এটা হচ্ছে আল্লাহ পাকের গুণ। মানুষ ভুল করে কিন্তু আল্লাহ পাক ধরেন না, বহু মাফ করেন, ওয়াই আফওয়ান কাসির, অন্য আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বহুবার মাফ করেন, বহুবার আল্লাহ উপেক্ষা করেন, ছেড়ে দেন ছেড়ে দেন। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, আর এটাও জেনে রাখো যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক কঠোর শাস্তিদাতা, যেমন আল্লাহ মানুষের ভুল ভ্রান্তিতে পাপে মাফও করেন, ক্ষমা করেন, তেমনি আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। সুতরাং সাবধান, তাড়াহুড়া করিও না আল্লাহ পাকের আযাবের জন্য, যে আমরা যদি ভুল পথে হই তো আমরা ধ্বংস হয়ে যাই, যেন এইরকম করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক জ্ঞান কোরআন সুন্নাহ ভিত্তিক হাসিল না করেছেন। ওয়াকুরুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, আর কাফিররা এই চ্যালেঞ্জ করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ বলছেন ওয়াকুরুল্লাযীনা কাফারু, কাফিররা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, এই মুহাম্মদ সাল্লামের উপর যখন কোরআন নাজিল হইল তো তার রবের পক্ষ থেকে, তার প্রতিপালকের পালকের তরফ থেকে কেন একটা কোন নিদর্শন মুজিজা আসেন, অলৌকিকত্ব, একটা অসাধারণ কিছু আল্লাহ দেখিয়ে দিক, আসমান থেকে ফেরেশতা আমাদের চোখের সামনে নেমে আসুক, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে, রাতের অন্ধকারে মেরাজ কেন, চোখের সামনে আকাশে চলে গেল, এরকম কিছু দেখা, এরকম কিছু দেখতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চন্দ্র বিদীর্ণ করে দেখালেন, তারপরে কি মানে নিয়েছিল, না কি বলেছিল, যারা ইমান আনবে না তারা দুনিয়ার যতই বড় মজেজ আল্লাহ দেখান ইমান আনবে না। এই জন্য এই কুফরি শক্তি বলেছিল যে আরে এতদিন তো মোহাম্মদের জাদু আমাদের বাড়ি ঘরে চলতো, আমাদের মহিলাদের উপর চলতো, আমাদের শিশুদের উপর চলতো, বাড়িতে স্বামী মুসলমান হয়নি, স্ত্রী মুসলমান হয়ে গেল, বাপ মুসলমান হয়ে ছেলে মুসলমান হয়ে গেল, তো বলতে আমাদের উপর জাদু লাগে। এখন তো দেখা যাচ্ছে মোহাম্মদের জাদু আকাশও চাঁদেও লাগছে, বুঝছেন না? তাহলে ইমান তো নিয়ে আসেনি, আল্লাহ তো অসাধারণ মজেজা দেখিয়েছেন। ইখতারাবাতি সাওয়ান সাক্কাল কমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দেখো ওরা মজেজা চাইছে, মজেজা তোমার কাজ না, মজেজা অলৌকিক কিছু দেখানো কার কাজ নয়, রাসূলুল্লাহ সাল্লামের কাজ নয়, কার কাজ এটা, একমাত্র আল্লাহর কাজ। কিন্তু সুফি ইজমে ঢুকে গেলে, পীর হয়ে গেলে বড় বড় ফ্যাক্টরি তাদের কাছে আছে, ওদের নিজের কাজ, ওরা নিজেরা যখন তখন দেখাইতে পারে, ওর জন্য আল্লাহ পাকের এজেন্ট লাগে না, বেইজনি কুম বেইজনি করে তারা, আমার হুকুমে উঠো, মৃতকে জীবিত করে তারা, করে না, করে না। আর ভণ্ডগুলি শুধু করে না, হকানিরাও করে, ঠিক কিনা? যাদেরকে হকানি বলেন দেশি তরিকায় তারাও এটা করে, কুম্বেজনি দিয়ে, আর বলছে এটা ঠিক আছে কুম্বেজনি বলা। ঈসা আলাইহিস সালামের কুম্বেজনি কখনো বলেননি, যেহেতু এটা ঠিক ছিল না, শিরকুফরি ছিল। কিন্তু আজকালকার এই এক শ্রেণীর মুসলিমদের জন্য, হকানিদের জন্য কুম্বেজনি বলে মৃতকে জীবিত করা বলছে, এটা ইসলাম, এটা তাদের ইসলাম, এটা কোরআন হাদিসের ইসলাম। আল্লাহ পাক নবীকে বলছেন যে তোমার কাজ মুজিজা নিয়ে আসা নয়, তোমার কাছে এইসব ফ্যাক্টরি নেই, সব আমার কাছে আছে, এর খাজানা খাজাইন আমার কাছে আছে। ইন্নামা আনতা মুনজির, তুমি হচ্ছ একজন সতর্ককারী মাত্র, ইন্নামা দিয়ে আল্লাহ বলছেন, তুমি সতর্ককারী ছাড়া আর কিছু না, তোমার কাজ হচ্ছে এদেরকে সাবধান করে দাও, ঠিক রাস্তা দেখিয়ে দাও, ভুল রাস্তা থেকে দানে বামের গুমরাহির রাস্তা থেকে সতর্ক সাবধান করে দাও, এটা হচ্ছে তোমার কাজ, তুমি হচ্ছে মুনজির। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন হেদায়তকারী পথ নির্দেশক এসেছে, আর এই জাতির জন্য তোমাকে পাঠানো হয়েছে, প্রত্যেক জাতির জন্য হাদ, হাদি ইউন ছিল আসলে, এই হাদিন আসলে কি ছিল, হাদি ইউন ছিল, ইয়া হজুফ করে দেওয়া হয়েছে, ভারী লাগছে পড়তে সেই জন্য, আর দালের উপর তানওয়িন দিয়ে দেওয়া হয়েছে যাতে বুঝতে পারেন যে ওর পরে ইউন ছিল, ইউনে ইয়াতে তানওয়িন ছিল, ওই তানওয়িনটা দালের ওপর চলে এসছে, শুধু হাদিন দিয়ে পুরো শব্দ হয় না, হাদি ইউন জি হেদায়তকারী, হাদা ইয়াহদি থেকে। আল্লাহ পাক কোরআন এর সূরা ফাতির আয়াত নম্বর ২৪ বলেছেন, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন উম্মাত জাতি আসেনি পৃথিবীতে যে জাতি কোন সতর্ককারী নবী রসুল আসেন নাই, অর্থাৎ প্রত্যেক উম্মতে একজন করে রসুল আল্লাহ পাঠিয়েছেন। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাতা রাসূল, আমি কোন জাতিকে আযাব দিয়ে ধ্বংস করি না, বা আখিরাতেও আযাব দেব না যতক্ষণ পর্যন্ত কোন রসুল না পাঠিয়েছি, এরকম কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে যে আল্লাহ পাক প্রত্যেক জাতির জন্য নবী রসুল পাঠিয়েছেন, আমরা জানি আর না জানি, কেমন করেই জানবেন, আল্লাহ পাক বর্ণনা করেন নাই, আর মানব জাতি হয়তো তাদের দাওয়াত গ্রহণ করেনি, অথবা যুগের আবর্তন বিবর্তনে তাদের ইতিহাস চাপা পড়ে গেছে, ভারত উপমহাদেশে হয়তো নবী এসেছে কিন্তু কেউ যদি না মানে ওকে খুন করে দেয়, হয় না এরকম ঘটনা, একজন লোক খুব ভালো কথা বলার জন্য আসলো আর মূর্তি পূজার বিরোধিতা করলো, ধরে সবাই মেরে দিল, ওইরকম বহু আম্বিয়াকে খুন করা হয়েছে, বহু নবী রসুলকে খুন করা হয়েছে, ওর ইতিহাস আল্লাহ বর্ণনা করেননি, আর মানব জাতির স্মৃতি থেকে চলে গেছে, সেটা শেষ হয়ে গেছে, সুতরাং আসেনি, কিন্তু অবশ্যই প্রত্যেক জাতিতে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আর আসবেন না, কিন্তু তার আগে বহু নবী আর প্রত্যেক জাতিতে নবী এসছেন সতর্ক করার জন্য। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়ালা মা তাহমিলু কুল্লু উনসা মা তাগীযুল আরহাম মা তাযাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সবগুলি আল্লাহ পাকের রুবুবিয়াতের কথা, আল্লাহর কাজের কথা। দেখেন আল্লাহ কি বলছেন, বলছেন আল্লাহ তো সেই সত্তা, ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী যা গর্ভধারণ করে, হামালা ইয়াহমিলু মানে গর্ভধারণ করা, বহন করা, পেটে যা বহন করে মানে গর্ভধারণ করে, এই জন্য গর্ভকে আর গর্ভধারণকে কি বলা হয় আরবিতে, হামল বলা হয়, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলছেন যে নারী জাতির গর্ভধারণের সময়, অফিসালু আর স্তন্যদানের সময় হচ্ছে সালাসুনা শাহরা, ৩০ মাস মানে আড়াই বছর, ৩০ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ ইয়ালাম, আল্লাহ পাক জানেন, হ্যাঁ, মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী যা গর্ভধারণ করে তাতে কি আছে, এই মেয়ের ভাগ্যে কি আছে, ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান, নাকি দুই রকমই আছে, না নিঃসন্তান সে বন্ধা, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ পাক ভালো জানেন। তারপরে গর্ভধারণ করার পরে সেটা পূর্ণতা লাভ করবে, দুনিয়ায় আসবে কি আসবে না, কি পেটেই মারা যাবে, আর আসলে সেটা আবার কতদিন বাঁচবে, কতটা রিজিক পাবে, কোথায় আসবে ইত্যাদি, কোথায় তার হায়াত, কোথায় তার মত, কোথায় ভূমিষ্ঠ লেখা আছে। আপনি আমি কি জানতাম যে আমার কটা ছেলে দেশে জন্মিবে, বাকি কটা ছেলে এই দেশে সৌদি আরবে জন্মিবে, জানা ছিল? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহই আলম, আল্লাহ জানছেন, আর গোস কুতুব ওরা জানছেন না যে কার কয়টা জন্মিবে আর কোথায় জন্মিবে। বড় শিরক নাই আল্লাহ রুবুবিয়াতে, আল্লাহর কাজে শিরক নাই, আল্লাহ বলছে আল্লাহই আলম। অমা তাগিদুল আরহাম ও অমা তাজদাদ, আর জরায়ু, রাহেমের বহুবচন হচ্ছে আরহাম, জরায়ু জি বাচ্চা দানি যেটা, জরায়ু যা কমায় আর যা বাড়ায়, বা জরায়ুতে যা কমে আর যা বাড়ে, যেহেতু লাজেমের সাথে ব্যবহৃত হয়েছে, অমা তাগিদুল আরহাম ও অমা তাজদাদ, আর জরায়ুতে যা কমে আর বাড়ে, অর্থাৎ জরায়ুতে যে বাচ্চা ধরেছে ভ্রূণ সেটা কোন পরিমাণে আছে, আর কয় মাসে গিয়ে সেটা ভূমিষ্ঠ হবে, এই বিষয়টা বিশেষ করে বলা হয়েছে। তাকিদুল আরহাম, সেটা ৬ মাসে, ৭ মাসে বাচ্চা হবে, না ৮ মাসে হবে, ৯ মাসে হবে, কি আরো বেড়ে যাবে, ১০ মাসে বাচ্চা বেড়ে থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আজকাল মেডিকেল সায়েন্সে কিছু বলে দিচ্ছে, যেমন ওজন বলে দিচ্ছে, তারপরে ছেলে না মেয়ে লিঙ্গ বলে দিচ্ছে, তার মানে আয়াতের পরিপন্থী না, আয়াত ওই বিষয়গুলি বলা হয়নি যেগুলি যন্ত্র দিয়ে কিছু জেনে নিচ্ছে, বরং এর চেয়ে ব্যাপকভাবে বলা হয়েছে, একটা মেয়ে যার পেটে এখনো পজিটিভ হয়নি, বাচ্চা আসেনি, গর্ভধারণ করেনি, বলুক তো কোন মেডিকেলের শক্তি, সারা পৃথিবীর কোন শক্তি, যে কোনো শক্তি বলুক দেখি, যে হ্যাঁ এই মেয়ের ৫টা বাচ্চা হবে, বলুক তো দেখি, এই মেয়ের বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না, সিজারে হবে, বলুক তো দেখি, এগুলি বোঝানো হয়েছে। আর যন্ত্র দিয়ে দেখে নিল, সেটা দেখা হইল না, সেটা সেটা সেটা আর গায়েব থাকলো না, অদৃশ্য থাকলো, দৃশ্য সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যন্ত্রের যে পণ্ডিত সে যন্ত্র লাগিয়ে দেখছে, তাহলে সেটা দৃশ্য হলো, শাহাদা, আল্লাপাক আলেমুল গাইবে ও শাহাদা, তিনি গাইবও জানেন আর শাহাদা যা প্রত্যক্ষ করা যায় তাও জানেন। আর ডাক্তার একজন গাইব জানলো না, সে শাহাদা জানলো, দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন আশা করি কথা জি। সুতরাং এগুলি কোরআনের আয়াতের পরিপন্থী না, এই পৃথিবীর উন্নতি, সায়েন্স টেকনোলজির বা মেডিকেলের উন্নতি কোরআনের পরিপন্থী নয় অবশ্যই। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আর প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকটে, ইনদাহু মানে ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট বিমিকদার, সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে। এই যে পেটের বাচ্চা তা সুনির্ধারিত রয়েছে, তার রিজিক, তার হায়াত, তার মত, তার স্থান, তার সুস্থতা অসুস্থতা, কাজ কর্ম ইত্যাদি, শিক্ষা ইত্যাদি সবকিছু, সৎ হওয়া অসৎ হওয়া সবকিছু আল্লাহর কাছে সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, একদিন যেতেই হবে আল্লাহ পাকের কাছে। আলেমুল গাইব ওয়াস শাহাদা, এই যে চলে আসলে দেখেন, একমাত্র আল্লাহ হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী, অসাহাদা এবং দৃশ্যেরও জ্ঞানী তিনি, আর মানুষ হচ্ছে আলেমুল শাহাদা হইতে পারে, দৃশ্যের জ্ঞানী, যা দেখি আমরা তা জানি, আমরা যা দেখতে পাই তা জানি, দেখার যেটুকু ক্ষমতা আছে ওইটুকু দিয়ে, যার যতটা ক্ষমতা আছে, ক্ষমতায় কম বেশি আছে, কারো কাছে যন্ত্র বেশি আছে, কারো কাছে নেই হয়তো বা কম আছে। আল কবিরুল মুতাআল, যিনি হচ্ছেন সুমহান, আল কবির যিনি সুমহান, আল মুতাআল এখান থেকে আল্লাহ তাআলা বলি আমরা, সু উচ্চ, অলুগুণ থেকে সব রব্বিকাল আলা, এই যে আলা থেকে আল মুতাআল, তাআলা ইয়া তাআলা ভাবে তাফাউল থেকে মুতাআল, মুতাআলি ছিল আসলে, মুতাআলি সিম ফাইল অর্থাৎ সুউচ্চ যিনি জি। সওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল্লাইলি ওয়া সারিবু বিন-নাহার, আল্লাহ পাক বলছেন তোমাদের যে কেউ যে অবস্থায় থাক না কেন আল্লাহর কাছে সমান, সওয়াউম মিনকুম, তারপরে আল্লাপাক বর্ণনা করছেন কিছু অবস্থা, মান আসাররাল কওলা, যে কেউ গোপনে কথা বলে, আসাররাল কওলা সিররুন মানে গোপন, গোপনে কেউ কথা বলুক অথবা অমান জাহারা বেহি, আর যে কেউ প্রকাশ্যে বলুক, আল্লাহর কাছে সমান, দুটোই সমান। আমাদের কাছে আসতে বললে বুঝলাম না, জোরে বললে বুঝলাম, তাই না? আল্লাপাকের কাছে দুটোই সমান। আর কি, অমান হওয়া মুস্তাখফিন বিল্লাইল, আর রাতের অন্ধকারে কেউ যদি আত্মগোপন করে থাকে, লুকিয়ে থাকে, চোর লুকিয়ে আছে, ডাকাত এসে আপনার বাড়ির ভিতরে লুকিয়ে আছে কোথাও, আপনি টের পাননি, খাটের তালায় লুকিয়ে আছে, আগে সাপ লুকিয়ে আছে, আর বিছানায় আপনি যাচ্ছেন, হ্যাঁ বিছানায় নিচে, জানতে পারছেন, আল্লাহ পাক জানো, আল্লাহ পাক বলছেন কি, রহমান হুয়া মুস্তাগফিন বিল্লাইল, রাতে যে কেউ লুকিয়ে থাকে বা আত্মগোপন করে, ও সার এবং বিন নাহার, আর যে কেউ দিনে চলাফেরা করে, সার এবং মানে মাসি মাসায় আমি শিখতে, হ্যাঁ রাতে লুকিয়ে থাক অথবা দিনে চলাফেরা করুক, সবকিছু আল্লাহর জন্য কি সাওয়ান, বরাবর সমান, একই রকম, লুকিয়ে থাক আর প্রকাশ্যে থাক, চলাফেরা করুক অথবা কোথাও আত্মগোপন করে থাক, আল্লাহর কাছে সমান, কিন্তু কোন শক্তির কাছে সমান নয়, যতই বড় সিআইডি তদন্তের মালিক হোক না কেন, দুনিয়ার মধ্যে একবারে তদন্ত বিভাগে সবচেয়ে বেশি ফার্স্ট, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজে ফেলবে যে আমাদের আসামি কোথায় আছে, তারপরে খুঁজে পাই না, তারপরে খুঁজে পাই না, সে যেন ফলস কথা বলে, হ্যাঁ মিথ্যা কথা বলে, আমরা এই করেছি, কোন অন্য কাউকে ধরে নিয়ে বলে ওই লোক সেইটা করছে না, করছে না, জি হ্যাঁ, মানুষকে ধোকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যায়, জি আল্লাহ পাকের কাজ এগুলি, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, লাহু মানে লিল ইনসান, লাহু ভালো করে তাফসীর বুঝে, লাহু মানে আল্লাহর জন্য, হ্যাঁ লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, মানুষের জন্য মুআক্কিবাত, মুআক্কিবাত মানে পালাক্রমে প্রহরী রয়েছে, পাহারাদার রয়েছে, মিন বাইনি ইয়াদাইহি মানুষের সামনেও, ওয়া মিন খালফি আর পেছনেও, সামনেও পাহারাদার রয়েছে আর পেছনেও পাহারাদার রয়েছে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে তারা তাদের সুরক্ষা করে, তাদের সুরক্ষা করে মানে তাদের জানমালের সুরক্ষা করে, এটাও একটা দিক রয়েছে, আর ওর আগে বলতে হবে তাদের কাজকর্মের সুরক্ষা করে, লিপিবদ্ধ করে, রেকর্ড করে, নামাজ পড়লো পড়লো না, আজকে রোজা রাখলো রোজার দিনে না রাখলো না, কেউ দান খায়রাত করলো, যাকাত দিল ইত্যাদি, সৎ কাজ করলো, হ্যাঁ অসৎ কাজ করলো, জেরা করলো, খুন করলো, ব্লু ফিল্ম দেখলো, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে এই ফেরেশতাগণ যারা পালা ক্রমে পাহারা দিয়ে থাকেন তারা কি করেন, তাদের সুরক্ষা করেন, তাদের সংরক্ষণ করেন। এই আয়াতের তাফসীরে হাদিস দেখা যাক, সহি বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিকুম মালায়েকাতুন বিল্লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, তোমাদের কাছে হে মানুষ, তোমাদের কাছে পালাক্রমে ফেরেশতারা আসেন, একদল ফেরেশতা দিনে, একদল ফেরেশতা রাতে, ওয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি, আর এই দুই দল ফেরেশতা যে শিফটিং ডিউটি করে, আসরে একদল আসে, ফজরে যায়, ফজরে আর একদল আসে, তো যারা আসরে এসেছিল তারা যায়, এরা ইজতামিউনা একত্রিত হয়, ফি সালাতিস সুবহি ফজরের নামাজে আর আসরের নামাজে, ফায়াসআদু ইলাইহিল্লাযিনা বাতু ফিকুম, তোমাদের সাথে যেই ফেরেশতা দলটি রাত কাটিয়েছিল প্রহরী হিসাবে পাহারা দিয়েছিল তারা, তারা আল্লাহ পাকের কাছে ওপরে যায়, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিকুম, আল্লাহ পাক এই ফেরেশতা মালায়েকাদের জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ ওই ফেরেশতাদের চাইতে বেশি জানেন তোমাদের সম্পর্কে, জানেন তারপরে জিজ্ঞেস করেন, যাতে করে কি ওই কথা কিয়ামতের দিন না বলতে পারে যে আল্লাহর কাছে কোন হিসাব হইল, কিভাবে আল্লাহ পাক হিসাব করে, আল্লাহ পাক এমনিতে হয়তো একটা অনুমান, যা উঠিয়ে দিয়ে দেয়, এদেরকে উঠিয়ে জান্নাতে দিয়ে, এদেরকে উঠিয়ে জান্নামে দিয়ে, এরকমই করেছে, তো কেউ বলতে না পারে, সবকিছু রেকর্ড করা আছে, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন, আল্লাহ পাক জিজ্ঞাসাও করে না ফেরেশতাদেরকে কি কাইফা তারাকতুম ইবাদী, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে, আসরের সময় যে দল ফেরেশতা যাবে জিজ্ঞেস করবে আপনাদের সম্পর্কে, সারা বিশ্বের মানুষ সম্পর্কে, কাইফা তারাকতুম ইবাদী, কি অবস্থা আমার বান্দাদেরকে ছেড়ে আসলে, ফায়াকুলুনা, তখন তারা বলে আতাইনাহু ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে এসেছিলাম মানে গিয়েছিলাম তখন তারা ফজরে এসেছিলেন, এই ফেরেশতারা তাহলে তারা সেই সময় কি করছিল, তারা নামাজ পড়ছিল, সলাত আদায় করছিল, বা তারা না আমার ছেড়ে আসলাম আসরের সময়, ওহমিয় সাল্লুন, তারা নামাজ পড়ছিল, ওই রকম যারা আসরে আসে তারা বলে আতাই না হম, আসরের সময় গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল, মসজিদে জামাতে ছিল, আর মহিলারা তারা বাড়িতে নামাজ পড়েছে, তাদের কাছে তাদের ফেরেশতারা আছেন সংরক্ষণকারী, আর যখন তাদের কাছ থেকে আসলাম ফজরে তখন উঠে নামাজ পড়েছে, দেখেছি অমুকের স্ত্রী নামাজ পড়েছে, অমুকের বোন নামাজ পড়েছে, দেখেছি, ও তারা না হম ছেড়ে দিয়ে আসলাম, তারা নামাজ পড়ল, এইরকমই এখানে দিনের কাজের জন্য যদি বসে থাকেন, সৎ উদ্দেশ্যে বসে থাকেন, এখলাসের সাথে বসে থাকেন, আল্লাহর কিতাব শিখব জানব, তার অর্থ বুঝবো এবং আমল করব, কাজে পরিণত করব, তো তারা এই সব রিপোর্টগুলি বলেন, সংক্ষেপে শুধু নামাজের কথাটা বলা আছে, কিন্তু প্রত্যেকটি কাজ সম্পর্কে, প্রত্যেকটি কাজ সম্পর্কে, প্রত্যেকটি ভালো কথা সম্পর্কে, প্রত্যেকটি মন্দ কথা মন্দ কাজ সম্পর্কে ফেরেশতারা রিপোর্ট দেবেন, ভালো মানুষ হলে ভালো রিপোর্ট, আর যদি অসৎ লোক হয় তাদের সম্পর্কে সেই রিপোর্টই দেওয়া হবে। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে মর্মে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালায়েকা, তোমাদের মধ্যে যে কোনো মানুষ রয়েছে তার সাথে নিযুক্ত করা হয়েছে তার একজন ঘনিষ্ঠ সঙ্গী করিন, করিন ঘনিষ্ঠ সঙ্গী, সূরা কাফে যে করিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ঘনিষ্ঠ সঙ্গী জিন শয়তানও রয়েছে আর ফেরেশতাও সঙ্গী রয়েছে, দুই সঙ্গী, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী রয়েছে, তার সাথে নিযুক্ত করা হয়েছে ওকেলাবি করিন ও মিনাল জিন, এক জিন ঘনিষ্ঠ বন্ধু ও করিন ও মিনাল মালায়েক আর ফেরেশতাদের মধ্য থেকে এক ঘনিষ্ঠ বন্ধু। কালু ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার সাথে কি জিন নিযুক্ত করা হয়েছে নাকি আপনারও ঘনিষ্ঠ একটা বন্ধু জিন আছে? তাহলে তার মানে প্রত্যেকের সাথে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা আসবে, সাহাবীরা জিজ্ঞেস করে ফেললেন কালা নবী সাল্লাল্লাহু, হ্যাঁ আমার সাথেও একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে ঘনিষ্ঠ বন্ধু হেফাজতকারী সুরক্ষাকারী, আর আরেকজন জিন নিযুক্ত করা হয়েছে, ওয়ালাকিন্নাল্লাহ আআনানি আলী, তবে আল্লাহ পাক আমাকে ওই জিন যেটা অসৎ সঙ্গী নিযুক্ত করা হয়েছিল আমার সাথে তার উপর আমাকে আল্লাহ সাহায্য করেছেন, এআনত করেছেন, এআনত বলে আজকালকে চান্দা দান, চান্দা দেওয়া আমাদের দেশের লোকের এআনত না, বিভিন্ন সংগঠন যে চান্দা আদায় করে এআনত বলে না, এখান থেকে এআনত শব্দটি আরবি শব্দ, আআনানি আলী, এর উপর আমাকে আল্লাহ হেল্প করেছেন সাহায্য করেছেন, সুতরাং কি হয়েছে ফালাইয়া মরুনি ইল্লা বি খায়র, সুতরাং আমাকে ভালো ছাড়ার অন্য কোন নির্দেশ দিতে পারে না, মন্দ কাজের জন্য অশ্বাসা দিতে পারে না অন্য লোককে, মন্দ কাজের জন্য পাপের জন্য অশ্বাসা দেয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালো কাজের পরামর্শ দেয় এই জিন। আর এক হাদিসে অন্য একটা ভাষা রয়েছে, এখানে রয়েছে ফালাইয়া মরুনি ইল্লা বি খায়র, আমাকে ভালো কথা ছাড়া অন্য কথা বলতে পারে না ওই জিনটা। আর এক হাদিসে রয়েছে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি আলী ফাআসলাম, আমাকে আল্লাহ পাক সাহায্য করে সুতরাং ও মুসলিম হয়ে গেছে, ও ছিল বদমাশ কাফের জিন আর সে এসে আমার কাছে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে, আসলামা, জি আসলামা, একটা ব্যাখ্যা এই হাদিসের, কেউ কেউ ব্যাখ্যা করেছেন ফা আসলামার, যে ফা আসলামা এটা ওই মাজির শেগা না, সে ইসলাম কবুল করেছে মাজির শেগা হবে, আর ফা আসলাম সালেমা ইয়াসলাম থেকে ফা আসলাম, অর্থাৎ আমি তার থেকে নিরাপদ হয়ে গেছি তার অনিষ্ট থেকে, সে আমার ক্ষতি করতে পারে না, সে আমার ক্ষতি করতে পারে না, আল্লাহ আলম। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক পালাক্রমে প্রহরী হিসাবে পাঠান, তারা আল্লাহ পাকের নির্দেশে মানুষের হেফাজত করে, এই রকমের দুর্ঘটনার ক্ষেত্রে বিপদ আপদের ক্ষেত্রে হেফাজত করে ফেরেশতা নিযুক্ত রয়েছে, এই আয়াতের অন্তর্ভুক্ত এই বিষয়টিও। তারপর আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যক্তি জীবনে আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার রুজি রোজগারের ক্ষেত্রে, আপনার সমাজের ক্ষেত্রেও, আপনার দেশের ক্ষেত্রে, আপনার বিশ্বের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আয়াতটাকে ফিট করেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন জাতির আল্লাহ অবস্থা পরিবর্তন করবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের নিজের অবস্থা তারা নিজেরা পরিবর্তন না করবে, আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালোর দিকে পরিবর্তন করে না নিয়ে আসবেন আল্লাহ জবরদস্তি আপনাকে ভালো করে দেবেন না, আপনার পরিবারকে ইসলামিক পরিবার গঠনে যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখন আপনার ইসলামিক পরিবার গঠন করে দেবেন না, নিজে চেষ্টা করতে হবে, তাহলে নিজেকে পরিবর্তন করবে, নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে, আপনার গ্রামকে যতক্ষণ পরিবর্তনের চেষ্টা করবেন না ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবেন, আপনার দেশকে জি যতক্ষণ পরিবর্তন করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দেশের অবস্থা পরিবর্তন করবেন না, আপনার বিশ্বকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করে সতের দিকে, সততার দিকে, নেক কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরিবর্তন ঘটাবেন না। যে কোনো জাতির ভাগ্য পরিবর্তন হয় তাদের কাজের ভিত্তিতে, তাদের আমলের ভিত্তিতে, তাদের আচরণের ভিত্তিতে। রুজি আপনি সেলুনের চাকরিতে লেগে আছেন আর বলছেন যে আল্লাহ তুমি হালাল রিজিক দাও, হালাল রিজিক দাও, আল্লাহ দিবেন নাকি, যতক্ষণ আপনি হারাম রিজিক ছেড়ে হালালে না আসবেন ততক্ষণ আল্লাহ আপনার অবস্থা পরিবর্তন করবেন না। মদের ব্যবসা আর সিগারেটের ব্যবসা আর গাঁজার ব্যবসা করেছেন, আল্লাহ তোমাকে খুব ভয় করি, আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও আর আল্লাহ তুমি আর গুনাহ খাতা মাফ করে দাও, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার অবস্থা পরিবর্তন করবেন না, জাহান্নামের রাস্তায় থাকবে আর জান্নাতের রাস্তায় আল্লাহ পাক নিয়ে এসে লাগিয়ে দিবেন না, তাহলে চেষ্টা করতে হবে। অনেকেই যারা বিদেশে পশ্চিমা দেশে চাকরিতে গিয়েছেন তারা টেলিফোনে এই সমস্যাগুলির কথা বলেন, সে এমন জায়গায় কাজ করি যেখানে মদেরও কাজ হয়, এটাও হয় ওইটাও হয়, আর এখান থেকে আমি ছুটতেও পারছি না ইত্যাদি। সরাসরি বলে, অনেকে বলে সরাসরি ওই কাজ করি না কিন্তু ওখানে থাকতে হয়। আমি বলি যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। যদি আপনি এখলাসের সাথে দোয়া করেন যে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও, হালাল রিজিকে বরকত দাও, আমার জন্য রাস্তা খুলে দাও, আমি তোমাকে ভয় করি, আমার অন্তরে তাকওয়া রয়েছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল আল্লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ নিকাশ পথ অবশ্যই দিয়ে দিবেন, নিকাশ পথ বেরিয়ে আসবে, রাস্তা অবশ্যই বের করবে, এক্সিট আছে আল্লাহর কাছে, কিন্তু আপনাকে কষ্ট স্বীকার করতে, আপনি ত্যাগ স্বীকার করবেন না, কষ্ট স্বীকার করবেন না, আমি এটা ধরেই থাকবো, এটা ছাড়বো না, বা এতে বেশি বেনিফিট আছে, এতে বেশি স্যালারি পাচ্ছি, ওখানে কম, ওটা হালাল হইলে ওখানে কম, এখানে বেশি, কখন আল্লাহ পাক পরিবর্তন করবেন না যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ ফালা মারদ্দালাহ, কোন জাতির সাথে আল্লাহ যদি অনিষ্টের ইচ্ছা করেন, কোন জাতিকে ধ্বংস করতে চান, কোন জাতির ক্ষয়ক্ষতি আল্লাহ চান, ফালা মারাদ্দাল্লাহু, তাহলে বিপদ আপদ বা ধ্বংসকে কেউ খণ্ডন করতে পারে না, প্রতিরোধ করতে পারে না, কেউ রদ করতে পারে না। অমা লাহু মিন দুনিহি ওয়াল, এবং আল্লাহ ছাড়া মানব জাতির জন্য কোন অভিভাবক নেই, কোন পৃষ্ঠপোষক নেই, বন্ধু নেই। ওয়ালিউন ছিল আসলে, ওয়ালিন এখানে ওই রকমই হাদিনের মতো ওয়ালিউন, আল্লাহ সেই সত্তা, এগুলি আল্লাহর কাজ, যিনি তোমাদেরকে দেখান, ইউরিকুম আল বারকা, বিজলি বিদ্যুৎ, বিদ্যুতের চমক যেটাকে বলা বার্ক, খৌফং ওয়া তামা, যাতে ভয় ভীতি ও থাকে আর কি থাকে, আশা আকাঙ্ক্ষাও থাকে, ভয় যে কি জানি আল্লাহর আজাব হ্যাঁ না চলে আসে, এই বিদ্যুতের এত তর্জন গর্জন আর এত চমক, কি জানি ধ্বংস না হয়ে যায় পৃথিবী, ভয় ভয় আছে ওতে একজন মুমিনের জন্য, আর কি রয়েছে, আমার আশাও আছে যে বিদ্যুৎ যখন চমকাচ্ছে তার মানে বৃষ্টি হবে, আর বৃষ্টির প্রয়োজন আছে দেশে চাষাবাদের জন্য ইত্যাদি ইত্যাদি। সাহাবাতে কাল, আর আল্লাহ ফাকরাবে সৃষ্টি, আনসামানও সৃষ্টি করা, আল্লাহ সৃষ্টি করে, আর সাহাবাতে কাল ভারাক্রান্ত, পানিতে ভারাক্রান্ত, বৃষ্টির পানিতে ভারাক্রান্ত, মেঘমালা আল্লাহ সৃষ্টি করেন, এগুলি কে করে, আল্লাহ, কোন শরীক নাই। ওয়া ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, বজ্রধ্বনি বজ্রধ্বনি তাসবিহ করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, বিহামদিহি তার প্রশংসা বিজড়িত, আল্লাহ পাকের হামদ করে, আলহামদুলিল্লাহ বলে আর সুবহানাল্লাহ বলে, দুটি বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে, ওয়াল মালায়েকাতু মিন খিফাতি, আর ফেরেশতাগণও তাসবিহ করে প্রশংসা বিজড়িত আল্লাহ, মিন খিফাতিহি আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে, ফেরেশতা তো শক্তিশালী আল্লাহ পাকের মখলুক, তারপর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ পাকের তসবিহ তাহলিল, ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, কোরআনে কেমন আয়াত রয়েছে, রাত দিন এরা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তাতে কোন রকমের তাদের ক্লান্তি আসে না। ওয়া ইউরসিলু সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন, আরসালা ইউরসিল মানে ছেড়ে দেওয়া, প্রেরণ করা, আল্লাহ পাক প্রেরণ করেন কি, আসাওয়াইক, সাওয়াইক সাইকাতুন রুবুত, এই বজ্রাঘাত আল্লাহ পাক প্রেরণ করেন, এই বজ্রাঘাত প্রেরণ করে কি করেন, ফায়ুসিবু বিহা মান ইয়াশা, তা দিয়ে আঘাত হানেন যার উপর আল্লাহ পাক চান, বা যাকে চান, যাকে চান আল্লাহ আঘাত হানেন। অনেক সময় কোন মানুষের উপর আসলে মানুষ মারা গেল, গাছের উপর পড়লো, গাছ ধ্বংস হয়ে গেল, বাড়ির উপর পড়লো ইত্যাদি, ওহম ইউজা দিল না ফিল্লাহ, আর এই মানব জাতি কাফেররা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, তর্ক বিতর্কে জড়ায়, কেউ মানে কেউ মানতে চায় না, হ্যাঁ কেউ মানলেও আল্লাহর সাথে বহুত্ববাদী, সে শিরিক করে, ওয়াহুয়া শাদীদুল মেহাল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশক্তিধর, শাদীদুল মেহাল মানে শাদীদুল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শক্তিমান। এখানে আমাদের তফসির আজকের মতো শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন এবং কোরআনে করিমের প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال الله پاک رب العالمين الجبوتي پرشنسا جي الله پاک رب العالمين ایکو ایکو جار کرو شريك نئي সমস্ত এবাদত বন্দেগীর হকদার একমাত্র তিনি, তার সাথে কোন কেউ শরিক নেই। আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে সেসব কোনো কিছুই শুনে না, আর কোনো ডাকে সাড়াও দিতে পারে না, তাদের মতো ব্যর্থ আর দুনিয়া আখেরাতে কেউ নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করে সম্মানিত করেছেন তাকে এবং তার উম্মতকে। আমাদের তাফসীর হবে সূরাতুর রাদের আয়াত নম্বর 14 থেকে। এর আগের আয়াতে তাসবীহর কথা উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ পাকের তাসবীহ করে ওয়াসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খীফাতিহি, বজ্রধ্বনি, মেঘমালার যে বজ্রধ্বনি হয়, বিদ্যুতের যে যখন চমক হয় সেই সময় যে বিকট শব্দ হয় একে রাদ বলা হয়। এই রাদ বজ্রধ্বনি সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াসাব্বিহু রাদ, আল্লাহ পাকের তাসবীহ করে, আর ফেরেশতারা মালায়েকাও তাসবীহ করে। এই বজ্রধ্বনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, আয়াতের তাফসীর হয়ে গেছে গত সপ্তাহে, আমরা তাফসীর করব না, শুধু একটি দোয়া এই ক্ষেত্রে বর্ণিত রয়েছে যেটা বলার প্রয়োজন রয়েছে আর আমাদের আমল করার প্রয়োজন রয়েছে। অনেকে হয়তো জানেন না, যা জেনে আমল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ নামক কিতাবে বর্ণনা করেছেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুআত্তা মালিক বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বলছেন, আন্নাহু কানা ইযা সামিআ আর-রাদ তারাকাল হাদিস, যখন তিনি বজ্রধ্বনি শুনতেন, বিদ্যুতের আওয়াজ শুনতেন, তখন তিনি কথা বলা বন্ধ করে দিতেন আল্লাহ পাকের আযাবের ভয়ে। ওয়াকালা, এবং বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খীফাতিহি, পবিত্রতা ঘোষণা করি, পাক পবিত্র সেই সত্তা যার পবিত্রতা ঘোষণা করি, আল্লাযী ইউসাব্বিহু রাদু বিহামদিহি, যার পবিত্রতা ঘোষণা করি প্রশংসার সাথে সাথে বজ্রধ্বনি, ওয়াল মালায়েকা এবং ফেরেশতাগণ, মিন খীফাতি আল্লাহ পাকের ভয়। আর বলতেন তিনি যে ইন্না হাযা লাওয়ঈদুন শাদীদুন লি আহলিল আরদ, এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ধমক, বজ্রধ্বনি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আযাবের ধমক। তো এই দোয়াটি পড়তে পারেন। এছাড়া একটি দোয়া রয়েছে কিন্তু তার সনদ হচ্ছে যঈফ, হাদিসটি হচ্ছে যঈফ, এটা খুব প্রসিদ্ধ আবার রয়েছে আমাদের সমাজে, আমাদের দেশের আলেম ওলামাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, বিশেষ করে জনসাধারণ অনেকে এই দোয়া না জানলেও এই দোয়াটি পড়তে শুনেছি আমরা ছোটকাল থেকে, আমরা মুখস্থ করেছি, কিন্তু হাদিসের সনদ হচ্ছে দুর্বল। তা আব্দুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বজ্রধ্বনি শুনতেন, ওয়াসাওয়ায়েক, এবং যখন বজ্রাঘাত হইত, বিদ্যুৎ চমকাত, বজ্রধ্বনি শুনতেন, বজ্রাঘাত হইত, তাআলা বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। কারো মুখস্থ আছে দোয়া? মাশাআল্লাহ, মুখস্থ নেই, যে জয়ীবটা মুখস্থ নেই ও তো আফসোসের বিষয় নাই, সহিটা মুখস্থ আছে কারো? সুবহানাল্লাযী ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খীফাতিহি, তার সাথে সুবহানাল্লাযী ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খীফাতিহি, এই হাদিসটা সহি। আর বাকি আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা, আল্লাহ তোমার গজবে ক্রোধে আমাদেরকে হত্যা করে দিও না, মানে ধ্বংস করে দিও না, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, ওয়া আফিনা ক্বাবলা যালিকা, ধ্বংসের পূর্বে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এখন আসি আজকের তাফসীরে আয়াত নম্বর 14 তে আল্লাহ পাক ইরশাদ করছেন, লাহু দাওয়াতুল হক, তারই জন্য, অর্থাৎ আল্লাহর জন্য, লিল্লাহ, লাহু মানে লিল্লাহ, আল্লাহরই জন্য একমাত্র দাওয়াতুল হক, সত্যের আহ্বান বা সত্য আহ্বান, মৌসুফ সিফাত এজাফত হয়েছে মৌসুফ সিফাতের, লাহু দাওয়াতুল হক, একমাত্র সত্য আহ্বানের হকদার আল্লাহ পাক রব্বুল আলম, বা সত্য আহ্বান প্রাপ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল, আহ্বান মানে ডাক, দাওয়া মানে ডাকা, অর্থাৎ দোয়া, এখানে দোয়া বোঝানো হয়েছে, এখানে দোয়া বোঝানো হয়েছে একটি তাফসীরে, আর একটি তাফসীর হচ্ছে যে এর হচ্ছে দোয়া মানে হচ্ছে ইবাদত, দোয়া মানে এখানে ইবাদত মানে তৌহিদ, ইবাদতের মূল বিষয় হচ্ছে তৌহিদ। একটি করে তাফসীর নিয়ে আর ব্যাখ্যা করি, লাহু দাওয়াতুল হক, একমাত্র হক হচ্ছে সত্যের আহ্বানের কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে সত্য আহ্বান, অর্থাৎ সত্য দোয়া হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, কেউ যদি দেবদেবীকে ডাকে, প্রতিমা পুতুলকে ডাকে, হরে রাম হরে কৃষ্ণ করে, হচ্ছে বাতিল আহ্বান, এই বাতিল ডাক। ওই রকমই কেউ যদি গৌসুল আজম বলে জিলানিকে, গরিব নওয়াজ গরিবের দাতা বলে চিস্তিকে, অথবা কোন পীর মুর্শিদকে ডাকে, জীবিত মৃতকে ডাকে, দরগাহকে কেউ ডাকে, দরগাওয়ালাকে ডাকে, তো এই হচ্ছে বাতিল দাওয়াত, বাতিল আহ্বান। সত্য দোয়া হচ্ছে একমাত্র আল্লাহর কাছে দোয়া করা, লাহু দাওয়াতুল হক। দোয়া করবেন একমাত্র আল্লাহ পাকের কাছে, ডাকবেন একমাত্র আল্লাহ পাককে। দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায় ইবাদা, দোয়ায় মাসআলা। আকীদার কিতাবাদিতে এই বিষয়টি সুন্দর করে উল্লেখ করা হয়েছে। দোয়া মানে আমরা তো মনে করি দোয়া মানে চাওয়া, দোয়া মানে চাওয়া না, সালা মাসআলা, সওয়াল করা মানে চাওয়া, যাচ্ছা করা। কিন্তু দোয়া মানে ডাকা। তো ডাকা দু রকম হয়, এক ডাকা হয় ইবাদতগত ডাকা, আপনি নিজের জন্য কিছু চাইছেন না, আল্লাহ পাকের গুণগান ইবাদত বন্দেগি পেশ করছেন, ইবাদতগত ডাকা, দোয়ায় ইবাদা। আর আরেক দোয়া হচ্ছে দোয়ায় মাসআলা, মানে যাচ্ছাগত আহ্বান, যাচ্ছাগত দোয়া, আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে চাইছেন, চাওয়ার মাধ্যমে আল্লাহকে ডাকছেন বা ডাকছেন আপনি, সেই ডাকে আল্লাহর কাছে কিছু চাইছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আপনজনদের জন্য ইত্যাদি। তো দোয়া হচ্ছে দুই রকম, এই দুই রকমেরই দোয়া সূরাতুল ফাতিহাতে বিদ্যমান রয়েছে। সূরা ফাতিহার যারা সহি তাফসীর বুঝেন, তাফসীর বুঝার মতো শুধু তর্জমা পড়লে কিছু বোঝা যাবে না, তো তাফসীর যদি বুঝেন তো দেখবেন প্রথম 3.5 আয়াতে আল্লাহ পাকের ইবাদতগত দোয়া রয়েছে, দোয়াউল ইবাদা, গুণগান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, 3 আয়াত হইল, ইয়াকা নাবুদু 3.5 হইল, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আলহামদু থেকে শুরু করে ইয়াকা নাবুদু পর্যন্ত একটা কিছু আল্লাহর কাছে চেয়েছেন কি? কিছুই চাননি এখন পর্যন্ত, কিন্তু কিছুই চাননি। এ হচ্ছে দোয়া ইবাদা, আল্লাহ পাকের গুণগান, ইবাদত বন্দেগি, তিনি মালিক, বিচার দিবসের মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি রব্বুল আলমী, তাঁর জন্য সর্বতীয় প্রশংসা ইত্যাদি, এগুলি হচ্ছে দোয়া ইবাদা। অথচ দোয়া সূরা ফাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাত দোয়া, সূরাত সালা, বিভিন্ন নাম রয়েছে। তো 3.5 আয়াতে দোয়া ইবাদা করলেন আল্লাহ পাক, কোরআন কারিমের শুরুতেই ইবাদতগত দোয়া শিখেছেন। এখানে আপনার কোন স্বার্থ নেই, সুবহানাল্লাহ, এই স্বার্থ নেই যে দুনিয়াতে আমি কিছু চাইছি, আল্লাহ পাক রব্বুল আমাকে যেই জন্য সৃষ্টি করে সেই কাজটি আমি করছি, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আমি ইবাদত বন্দেগী পেশ করছি আল্লাহর সামনে, এসে দোয়া ইবাদা। তারপরের 3.5 আয়াতে যেহেতু যাচ্ছাগত আহ্বান ও মন্দ নয়, আল্লাহর কাছে কিছু চাওয়া নিজের জন্য দুনিয়া আখেরাতের, এটা কোনো খারাপ জিনিস না, এটাও প্রশংসনীয়, সেই জন্য আল্লাহ পাক বাকি 3.5 আয়াতে শিখিয়ে দিচ্ছেন যে আপনি দোয়া মাসআলা করেন, আল্লাহকে ডাকেন, আর ডাকার মাধ্যমে আপনি কিছু আপনার দুনিয়া আখেরাতের জন্য কিছু চান। ওয়া ইয়াকা নাস্তাইন, অর্ধেক আয়াত হল, তাই না? হে আল্লাহ, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, চাইলেন না চাইলেন না, আল্লাহ আমাকে সাহায্য করো, সার্বিক জীবনে সাহায্য কামনা করলেন আপনি। ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। কয়টা হলো? 3.5 হলো, তাহলে 3.5 হলো। সূরা ফাতিহাতে দুই রকমের দোয়া শেখানো হয়েছে। তাহলে ইল্লাহু দাওয়াতুল হক মানে সত্য আহ্বান বা সত্য ডাকা, সত্য দোয়া একমাত্র আল্লাহর জন্য, বাকি আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি ডাকে সেটা হচ্ছে মিথ্যা ডাকা, বাতিল ডাকা, সেই ডাকা ভ্রান্ত ডাকা। ইল্লাহু দাওয়াতুল হকের আরেকটি তফসির করলাম, শুধু দোয়াতে সীমিত না, ডাকায় সীমিত না, আহ্বান করাই সীমিত নয়, বরং ব্যাপক, সেটা হচ্ছে লাহু ইবাদাতুল হক, সত্য ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বান্দি যদি করেন তাহলে সেটা হচ্ছে সত্য, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেন তাহলে সেটা হচ্ছে মিথ্যা বাতিল। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি আল বাতিল, এক আয়াত রয়েছে আল বাতিল, আর এক আয়াত রয়েছে হু আল বাতিল। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে বাতিল, আর আল্লাহকে ডাকা হচ্ছে হক, আল্লাহ যে এলাহ, আল্লাহ মাবুদ, ইবাদত বন্দিগির হকদার একমাত্র আল্লাহ পাক, এটি হচ্ছে হক কথা, সত্য কথা। এই জন্য সমস্ত আম্বিয়া রাসূলগণ একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, পক্ষান্তরে যেসব লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে ডাকে, লা ইস্তাজিবুন লাহুম বিশাই, তাদের ডাকে কোনো কিছুতেই সাড়া দিতে পারে না তারা, তাদের ডাকে কোনো কিছুতেই সাড়া দিতে পারে না। এমন নয় যে সামান্য কিছুতে সাড়া দিতে পারে, এমন নয় যে খাস খাস লোক যারা মুরিদান আছে, মুরিদান ছিল তার জীবদ্দশায়, তাদের ডাকে সাড়া দিতে পারে। হ্যাঁ, মুরিদানদের প্রজন্মের আছে, এই জন্য যেহেতু নিজস্ব লোক ছিল, এগুলি ভক্ত লোক ছিল, সেই জন্য তাদের ডাকা সাড়া দিত না। না, লাই আস্তা জীবন আলহামে সেই কোন ক্ষেত্রে, সেই সামান্য কোন জিনিসের ক্ষেত্রেও সাড়া দিতে পারেন না। তবে এই ডাকার উপমা কেমন আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, কোরআনে কারিম বহু উপমা রয়েছে, কারণ উপমার মাধ্যমে, মিসালের মাধ্যমে, উদাহরণ দিয়ে বোঝানো খুব সহজ। একটা বিষয় থিওরিক্যাল আছে, সেটাকে প্র্যাকটিক্যাল আপনি বুঝাচ্ছেন, এটা মানুষ সহজে বুঝতে পারে, যে কোনো শ্রেণীর মানুষ বুঝবে, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিম অতিল কালাম সাল নজরে বহালিন নাসাল্লাহ আল্লাহম ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক কোরআনে বহু এই রকমের আমসাল বর্ণনা করেছেন, আমসালুল কোরআন, ওর মধ্যে একটি হচ্ছে এখানে ইল্লা কাবাসাতে কাফাই ইলাল মা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তার অবস্থা একমাত্র ওই লোকের মতো, কোন লোকের মতো, কাবাসাতে কাফাই, যেই ব্যক্তি তার দুই হাত প্রসারিত করে রয়েছে, বাসাতে অবস্থা তো মানে প্রসারিত করা, লম্বা করা, যেই ব্যক্তি দুই হাত প্রসারিত করে রয়েছে এলালমা পানির দিকে, পানি সামনে পুকুরে পানি আছে, নদীতে পানি আছে বা কূপে পানি আছে, যেখানে পানি আছে পানির দিকে হাত লম্বা করে আছে, এরকম হাত লম্বা করে আছে, পানি কিন্তু উঠাচ্ছে না, শুধু পানির দিকে হাত লম্বা করে আছে, এরকম লিয়াবলোগাফা, আর তার উদ্দেশ্য আছে যে এইরকম হাত লম্বা করে থাকলেই পানি নিজেই কি করবে, উঠে চলে আসবে, হাতে চলে আসবে বা মুখে চলে আসবে, লিয়াবুল গাফা, যাতে করে তার মুখে পৌঁছে যায়, মুখে পৌঁছে যায়। অমা হবে বালে দেহ, অথচ সেই পানি কখনো তার মুখে পৌঁছবে না, হাতেও পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না উঠাবে, কর্ম না করবে, মেহনত না করবে, হাতটাকে পানি ধরে রাখতে পারে এইরকম না করবে, যদি এইরকম করে রাখে তো পানি থাকবে না, তাই না, তাহলে পানি তখনই হাতে আসবে যখন হাতে পানি নেবে, পানি নেওয়ার পরে পানিটা যাতে করে হাতে ধরে রাখতে পারে ওইরকম হাতটা যতক্ষণ না করবে, হাতটাকে যতক্ষণ পর্যন্ত কাছিয়ে মুখে না নিয়ে আসবে ততক্ষণ পানি মুখে আসবে না। মুশরিকের উদাহরণ হচ্ছে ওইরকম, মুশরিকের দৃষ্টান্ত আল্লাহ বয়ান করেছেন, যে মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে যে এর মাধ্যমে দুনিয়া ইহকাল পরকালের কল্যাণ হাসিল হবে, কিছুই পায় না। যেমন পানির দিকে হাত লম্বা করে থাকলে পানি কিছুই দিতে পারে না, কারণ পানি হচ্ছে নির্জীব, পানির কোন প্রাণ নেই, যে পানি হবে না, নড়ে চড়ে চলে আসবে মানুষের মতো, পানি কোনদিন তার মুখে আসে না, ওই রকমই তার কোনদিন মনস্কামনা পূরণ হবে না। অমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, আর কাফেরদের আহ্বান ভ্রান্ত ছাড়া আর কিছু নাই, ব্যর্থ ছাড়া আর কিছু না, দলাল মানে নিষ্ফল বলতে পারেন, কাফেরদের ডাকা নিষ্ফল ছাড়া আর কিছুই নাই, নিষ্ফল, কোনো ফল নাই এই ডাকাই। তাহলে ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে কেউ যদি ধারণা করে যে আমি ওখানে গিয়েছিলাম আর এইরকম কবরের চাদর চড়িয়েছিলাম আর বাবাকে ডেকেছিলাম ফুল দিয়েছিলাম ইত্যাদি গিয়েছিলাম অরসে গিয়েছিলাম সেই জন্য পেয়েছি, সে ভ্রান্ত ধারণায় শয়তান তাকে বিভ্রান্ত করে রেখেছে। কাফেরদের মুশরিকদের অনেকে বলে যে অপব্যাখ্যা করেছেন, অপব্যাখ্যা করেছে এসব আয়াত নাকি কাফেরদের মানে অমুসলিম, কাফের মানে অমুসলিম না, কাফের মানে যে অস্বীকার করে, যে শুধু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিক শুধু কাফের না, যে আল্লাহর একত্র তৌহিদকে অস্বীকার করে সেও কাফের মুশরিক হয়। বলেন দেখি, আল্লাহর তৌহিদ যেটা মৌলিক বিষয়, সমস্ত আম্বিয়া রাসূলকে দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, সেটা যদি অস্বীকার করে না, যে আল্লাহর সাথে আল্লাহর কাজগুলি অন্যও করে, অন্যের কাছেও পাওয়া যায়, তাহলে সে আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো না। তো আমাদের বক্তব্যগুলির উপর আজকাল কিছু বিদাতপন্থীরা এমন এমন কথা বলে জনসাধারণকে বিভ্রান্ত করেছে যে এরা অপব্যাখ্যা করছে কোরআন হাদিসের, কোরআনের আয়াতগুলো সব কাফের অমুসলিমদের সম্পর্কে রয়েছে আর ফিট করছে মুসলিমদের। আরে মুসলিম থাকবে তাইলে তো, মুসলিম থাকবে তাহলে তো নিজের ইসলামকে নিজে যদি লাথি মেরে দেয় শিরকুফরি করে, তাহলে ইসলাম থাকলো কোথায়, তার তৌহিদই নাই তো থাকলো কোথায়, সব দোষ চাপিয়ে দিলেন হিন্দুদের উপর, হ্যাঁ যে আল্লাহ ছাড়া অন্য কে ডাকে সেই জন্য তারা বিধর্মী আর কাফের মুশে হয়ে গেল, আর একই কাজ আপনারা কবর মাজারে করেছেন, এত বড় জুলুম কেন, এত বড় অবিচার কেন, নিজেরা সবকিছুই করেন, আপনাদের জন্য সব জায়েজ হয়ে যাবে আর সবগুলি ধর্ম হয়ে যাবে, আর তাদের ধর্মটা না না না তারা ভুল পথে আছে, একই কাজ তো করছেন। আসমান জমিনে যে কেউ আছে সকলেই আল্লাহকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে সমস্ত মালায়েকা আল্লাহকে সেজদা করে, মালায়েকা ফেরেশতা জগতে কোন নাফরমান নেই, ইউসাববিহুনা আল-লাইলা ওয়ান-নাহার লা ইয়াফতুরুন, তারা রাত দিন আল্লাহ পাকের তাসবিহ গুণগান করে, তারা কখনো ক্লান্ত হয় না। মানুষের মধ্যে আর জিনের মধ্যে, হ্যাঁ এদের মধ্যে অনেকেই অনুগত আছে, আল্লাহ পাকে সেজদা করে স্বেচ্ছায়, আর অনেকে স্বেচ্ছাই তো মনের খুশির সাথে সেজদা করে না, কিন্তু অনিচ্ছাই, হ্যাঁ ইচ্ছা নেই ঘৃণা, তারপর সেজদা করতে বাধ্য। এই সেজদার ধরনটা কেমন, আগে আয়াতে তরজমাটা শুনেন তারপরে এর ধরনটা বলবো। আল্লাহপাক বলছেন যে আকাশে এবং জমিনে যারাই রয়েছে সকলেই আল্লাহকে সেজদা করে, তাও আউ ওয়াকারহা স্বেচ্ছাই, তাওয়ান তাওয়ান মানে স্বেচ্ছাই, এখান থেকে হচ্ছে তাআত, এখান থেকে হচ্ছে আনুগত্য, এটা আত বা তাআত, ওয়াকারহা এবং অনিচ্ছাকৃত, কারহান মানে ঘৃণা করে, অনিচ্ছা ইচ্ছা হয় না তারপরও আল্লাহকে সেজদা করি, অনেক জিন আল্লাহকে সেজদা করতে চায় না তারপরও সেজদা করতে বাধ্য, অসংখ্য মানুষ আল্লাহকে সেজদা করতে চায় না ঘৃণা করে তারপরও সেজদা করতে বাধ্য। এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ পাকের নির্দেশ যে দুই ভাগে বিভক্ত এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে দুই ভাগে বিভক্ত, কেউ বলতে পারেন আল্লাহ পাকের নির্দেশ দুই রকম, সৃষ্টিগত নির্দেশ আল আমরুল কৌনি, আল্লাহর সৃষ্টিগত নির্দেশ আদেশ, আর একটা হচ্ছে শারী আল আমরু শারী শরীয়ত বিধানগত আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর নির্দেশ দুই রকম রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টিগত যেসব নির্দেশ হয় ওই নির্দেশের সামান্যতম ব্যতিক্রম করার কোন মাখলুকের ক্ষমতা নেই, আসমান জমিনের ক্ষমতা নেই, কোন ফেরেশতার ক্ষমতা নেই। আল আমরুল কৌনি, আগুনকে আল্লাপাক যখন তার নির্দেশ দিলেন ইয়ানার কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ক্ষমতা ছিল তার ঠান্ডা না হয়ে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা ছিল, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ রাখো ইব্রাহিমকে, কোন ক্ষতি করিও না, এমন ঠান্ডা হয়ে যেও না যে ঠান্ডা দিয়ে ক্ষতি করিয়ে দিও তার, এইরকম কাজ করিও না। আল্লাপাক এটা নির্দেশ কিনা, কোনি কোন থেকে মোয়ান্নাস স্ত্রীলিঙ্গর সেজা, তো আমরা নয় নির্দেশ, কিন্তু এটা কোন নির্দেশ, সৃষ্টিগত নির্দেশ, আল্লাহর বিধানগত শরীয়তের নির্দেশ নয়, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। এই নির্দেশ আল্লাহ পাক যদি কাউকে দেন তার বিরুদ্ধে যাওয়ার কোন শক্তি নেই, আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ যে তোকে মুখ দিয়েই খেতে হবে, জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে হবে, হাত দিয়ে ধরতে হবে, পা দিয়ে চলতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কোন শক্তি, কোন নাস্তিক, কোন আল্লাহদ্রোহী যদি বলে আমি চোখ দিয়ে দেখব না আমি কান দিয়ে দেখব, তার বাপের ক্ষমতা আছে, আছে তার নেতার ক্ষমতা আছে, তার ক্ষমতা নেই। আল্লাহ পাক যদি কাউকে অসুস্থ করেন, কোন মারিজান অসুস্থ হা, হে আল্লাহদ্রোহী নাস্তিক তুই অসুস্থ হা, আল্লাহ যদি কাউকে অসুস্থ করেন এটা আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ, কারো ক্ষমতা আছে সুস্থ থাকার, কারো ক্ষমতা আছে, কারো হায়াত কারো মত, তোকে মারবো আজকে, কোন মাইয়াতান আজকে মৃত হ, আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ আজকে তোকে মরতে হবে, কোন কাফের আল্লাহ দ্রোহীর ক্ষমতা আছে যে আরো এক মিনিট বাঁচব ক্ষমতা আছে, আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। তো এসব নির্দেশ পালনের ক্ষেত্রে আল্লাহ পাকে সেজদা করতে বাধ্য, কারহান অনিচ্ছাকৃত, যেখানে তার ক্ষমতা আছে ক্ষমতার ক্ষেত্রে সে আল্লাহকে সেজদা করে না, অর্থাৎ আমরেশার এই বিধানগত যখন আল্লাহ পাকে নির্দেশ হয় তখন আল্লাহর অবাধ্যতা করে। আল্লাহর বিধানগত নির্দেশ কেমন, আকিমুস সালাহ সালাত কায়েম করো, আতুজ জাকাত জাকাত প্রদান করো। কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। এগুলি কিসের নির্দেশ? শারঈ নির্দেশ, আল আমরু শারঈ, বিধানগত নির্দেশ। এসব ক্ষেত্রে অধিকাংশ অবাধ্য, কারণ এই ক্ষেত্রে বাপ মার সাথে সদ্ব্যবহার করবো কিনা, নামাজ আদায় করবো কিনা, আর যাকাত দেবো কিনা, রোজা রাখবো কিনা, এবাদতবন্দি করবো কিনা, তৌহিদ স্বীকার করবো কি করবো না, এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, যার ফলে এখানে কি করে, এখানে সে এখতিয়ারের স্বাধীনতার অপব্যবহার করে আর আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, না ফরমানি করে। আল্লাহ পাক তাহলে সৃষ্টিগত ক্ষেত্রে বলেছেন যে অনিচ্ছাকৃত সেজদা করতে প্রত্যেক ব্যক্তি বাধ্য, আর শরীয়তের ক্ষেত্রে না, শরীয়তের ক্ষেত্রে আনুগত্য করে বা আল্লাহ পাকে সেজদা করে একমাত্র মুমিন ব্যক্তি, মুমিন জিন, মুমিন মানুষ আল্লাহ পাকে সৃষ্টিগত ক্ষেত্রেও সেজদা করে আর আল্লাহ পাকের বিধানগত ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রেও সেজদা করে, মানে আদেশ মেনে চলে। ওয়াজালাহুম, এবং তাদের ছায়াগুলিও সেজদা করে, তাদের ছায়াগুলি সেজদা করে। তাহলে বোঝা গেল শুধু আমরা সেজদা করি না, আমাদের যে ছায়া পড়ে সকাল বিকাল যতটুকু ছায়া পড়ে এই ছায়াও সেজদা করে, ঘর বাড়ির ছায়া সেজদা করে। দেখেন সকালবেলা ছায়াটা একদিকে, বিকালবেলা আরেক দিকে, এটা কার হুকুমে যায়? এটাই হচ্ছে তার সেজদা, ছায়া সেজদা করে, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক এই সৃষ্টিগত বিধান যদি কায়েম না রাখতেন তাহলে ছায়াই থাকত না, অথবা ছায়া স্থির থাকত, এদিকে ওদিকে যেত না, যে সকালবেলা ছায়া এদিকে আর বিকালবেলা এদিকে, এরকম হইত না। তাই এ হচ্ছে ছায়ার সেজদা করা। সূরা নাহল এই বিষয়টি রয়েছে, ইয়াতাফাইয়াউ জিলালহু আনিল ইয়ামিনি ওয়াস-সামাঈলি সুজ্জাদান লিল্লাহ ওয়া হুম দাখিরুন। ইয়াতাফাইয়াউ জিলালহু, প্রত্যেক সৃষ্টির ছায়া ঝুঁকে ঝুঁকে, সকালবেলা একদিকে ঝুঁকে থাকে, সন্ধ্যাবেলা আরেকদিকে ঝুঁকে থাকে। হ্যাঁ, আনিল ইয়ামিনি ওয়াস-সামাঈল, ডান দিকে আর বাম দিকে, সুজ্জাদান লিল্লাহ, এই ঝুঁকে যাওয়া, ছায়ার ঝুঁকে যাওয়া হচ্ছে আল্লাহকে সেজদা করা, আল্লাহর সামনে সেজদা অবনত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সেজদা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল বিকাল চলতে থাকে, অর্থাৎ সকাল বিকাল বলতে সব সময় সেজদা করে, সব সময় এই সেজদা চলতে থাকে। আমরা সকাল বিকাল বলে অনেক সময় সব সময়ের উদ্দেশ্য নিয়ে, আপনাকে তো সকাল বিকাল দেখি তাই না, তার মানে সব সময় মানে প্রায় সময় দেখি, সব সময় মানে প্রায় সময় দেখি। কুলমান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি বলো আকাশসমূহ আর জমিনের প্রতিপালক কে, পালনকর্তা কে, মালিক কে? কুলিল্লাহ, হে নবী তুমি ঘোষণা করো আল্লাহ একমাত্র মালিক। কুল, হে নবী বলো, আফা আত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে আরো পৃষ্ঠপোষক তোমরা ধারণ করেছ? লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, যারা তাদের নিজেদেরও লাভ আর ক্ষতির মালিক না, নিজেদের লাভ ক্ষতির মালিক না, তো আপনার আমার লাভ ক্ষতির কিসের মালিক হবে? সুবহানাল্লাহ, যাদেরকে ওলি আউলিয়া বলে পৃষ্ঠপোষক, এরা দিতে বা দাতা, দাতা দরবার, এর দাস্তগীর, এ হচ্ছে গরিবের দাতা, গরিব নামাজ, এ হচ্ছে গাউসে আজম মহান উদ্ধারকারী। আল্লাহ বলছেন যে লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম, নিজেরও মালিক না, যে আমি আমাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবো, আমি আমাকে আল্লাহর কবল থেকে বাঁচাবো, আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচাবো, না নিজের লাভ করতে পারে আর না নিজের ক্ষতি সাধন করতে পারে, না ক্ষতি থেকে বাঁচাতে পারে। যারা নিজের লাভ লসের মালিক নয় তারা অন্যের লাভ লসের কি করে মালিক হতে পারে? কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? একজন চোখে দেখছে, দেখে রাস্তাঘাটে হাঁটে চলাফেরা করে, আর একজন দেখে না অন্ধ, দুজন সমান? কখনো সমান নাই। এর উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি অন্তর্দৃষ্টি খুলে হককে বুঝল আর বোঝার পরে হককে সত্যকে গ্রহণ করল, দীন ইসলাম গ্রহণ করল আর তা পালন করল, সেই ব্যক্তি, আর যে হককে জানল না, মানল না, পালন করল না, বেদিন বেনামাজি আল্লাহ দুরি হয়ে থাকলো, দুজন সমান? কখনো সমান নাই। আল্লাহ বলছেন সমান নাই, আর আপনার গণতন্ত্র বলছে সমান? আরে আপনার ছিল 18 বছর হয়েছে, 18 বছর না 22 বছর ওরা ভোটের অধিকার দেয়, 18 বছর তাই না? 18 বছর আপনার ছেলে হয়েছে, আপনি মাশাআল্লাহ ওলিউল্লাহ পরহেজগার, হ্যাঁ মুরব্বী মাশাআল্লাহ দিনদার, আল্লাহ ভীরু, আপনার ছেলে ভোটের একটা ভোটের অধিকার রাখে, আর আল্লাহর সবচেয়ে বড় দোষ নাস্তিকের সন্তান ১৮ বছর বয়সে, তো সেও সমান ভোটের অধিকার রাখে। আল্লাহ তো বলছে না সমান নয়, আল্লাহ তো সমান না। কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? জিজ্ঞেস করো তো ওদেরকে, আম হাল তাস্তাউল যুলুমাত ওয়ান নূর, নাকি অন্ধকার সমূহ আর আলো দুটো সমান? গত সপ্তাহের আগের সপ্তাহে আমার আলোচনা বলেছিলাম যে কোরআনে কারিমে যেখানে আলো অন্ধকারের কথা এসছে, অন্ধকার বহু বচন, অন্ধকার কি জুলমাতনের বহু বচন হচ্ছে জুলমাত, অনেক অন্ধকার আছে, অনেক অন্ধকার আছে। আর নূর হচ্ছে একটি, নূর হচ্ছে মাত্র একটি, তৌহিদ, তৌহিদ ছাড়া আর কোন নূর নেই। নূর হচ্ছে ইন্নাদিন আইন্দাল্লাহ ইসলাম, মাত্র ইসলাম ইমান, এই হচ্ছে নূর, এর ছাড়া আর কোন নূর নেই, কোন আলো নেই, সব অন্ধকার। আর বাতিল অন্ধকার অনেক রয়েছে, অন্ধকার অনেক রয়েছে, অন্ধকারের শেষ নেই। তারপরেও যদি আমাদের মুসলিম সমাজের কিছু ধর্মগুরুরা বলে যে অনেক তরিকত আমাদের রয়েছে, প্রথম চার তরিকত আর এক এক তরিকত থেকে অনেক তরিকত বেরিয়েছে, তাহলে তাদেরকে কি বলবেন? এগুলো নূর না জুলুমাত বলুন তো দেখি? নিঃসন্দেহে এগুলি জুলুমাত, ধর্মের নামে অন্ধকার এগুলি। আম যে আলুলিল্লাহ শরাকা, নাকি তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, খালাকু কাখালকেহি, আর যাদেরকে শরীক সাব্যস্ত করেছে তারা তাদের তার মতো আল্লাহর মতোই সৃষ্টি করে, খালাকু তারা সৃষ্টি করে, কাখালকে আল্লাহর সৃষ্টি করার মতো, এমনটা কি কোথাও দেখেছে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আর অমুক অমুক লোককে কে সৃষ্টি করেছে, দুর্গা সৃষ্টি করেছে বা দরগা সৃষ্টি করেছে, আব্দুল কাদের জিলানি সৃষ্টি করেছে, চিস্তি সৃষ্টি করেছে, শাহজালাল সৃষ্টি করেছে, আছে নাকি? আমি যে আলুলিল্লাহ শরাকা, তারা কি আল্লাহর জন্য এমন শরীক স্থাপন করেছে, খালাকু কাখালকেহি, যারা সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি করার মতো, ফাতাশা বাহাল খালকু আলহিম, সেই জন্য তাদের উপর সৃষ্টি তালগোল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, বুঝতে পারেন যে কোনটা আল্লাহ সৃষ্টি আর কোনটা ওদের সৃষ্টি। হ্যাঁ, সুতরাং সে ধর্ম বুঝতে পারেন না, সত্য দিন বুঝতে পারেন না, যার ফলে তাওহীদ শিরক তাদের উপর একাকার হয়ে গেছে, এই জন্য গোমরাহ হয়ে গেছে। এমনটা কি কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী তুমি বলে দাও মানব জাতিকে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র, আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুই আল্লাহ সৃষ্টি করলেন, সবকিছুই আল্লাহ দিলেন, তো ইবাদত কার হবে? আল্লাহর। এটাই হচ্ছে তাওহীদের রুবুবিয়াত, তাওহীদের উলুহিয়াতের দলিল। আল্লাহ দেন তো গুণগান কার করব? আল্লাহর করব। আল্লাহ যখন আমাকে দিয়েছেন সবকিছু, মাথা থেকে পা পর্যন্ত আর যা কিছু আমার নিয়ামত আছে সবকিছু আল্লাহ দিয়েছেন, তো সিজদা করব আল্লাহকে, ডাকব আল্লাহকে। এ হচ্ছে যার হচ্ছে তৌহিদে রুবুবিয়াত, যিনি রব তার জন্য হবে ইবাদত। মক্কার মুশরিকদের কাছে বারবার করে এই যুক্তিটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন কোরআনে কারিমের আয়াত দিয়ে এবং তার কথা দিয়ে, যে দেখো আল্লাহকে তোমরা রব মানছো, আল্লাহকে সৃষ্টিকর্তা মানছো, আল্লাহকে তোমরা হায়াত মওতের মালিক মানছো, এটা মানতো মক্কার মুশরিকরা। তো যিনি সবকিছুই দেন, তোমাদের লাতুজ্জাহোবাল মানাতে সব কিছুই দেয় না, তবে ওদেরকে কেন সেজদা করবে, ওদের জন্য কেন জবাই করবে, ওদেরকে কেন ডাকবে? আল্লাহ পাক বলছেন যে আল্লাহ খালিকু কুল্লি শাই, হে নবী জানিয়ে দাও যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টিকর্তা। এই কথা আল্লাহ পাক প্রত্যেক যুগে নবী রসুলকে দিয়ে এক কথাই, সমস্ত নবী রসুল এক কথাই বলেছেন, ওয়াহু আল ওয়াহিদুল কাহার, তিনি অদ্বিতীয়, আল ওয়াহেদ একক অদ্বিতীয়, আল কাহার যিনি বড় প্রতাপশালী, যাকে কেউ হারাতে পারে না। আনজাল মিনাস সামায় মান, আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাসা আল্লাহ আউদিয়াতুম বিকাদারিহা, অতপর উপত্যকাগুলি, ওয়াদিয়াত বহু বচন হচ্ছে আউদিয়া, উপত্যকাগুলি ভেসে যায়, প্লাবিত হয়, বেকাদারেহা পরিমিতভাবে, পরিমিতভাবে কেন বলা হইল? উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাকে, তো যেখানে দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণতা আছে সেখানে অল্প পানি ঢুকতে পারে, অল্প পানি বইতে পারে, আর যেখানে দুই পাহাড়ের মাঝখানে অনেকটা প্রশস্ত এলাকা আছে, পাহাড় একটু দূরে দূরে আছে, সেখানে খুব জোরে এবং খুব বেশি পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে, সেই জন্য আল্লাহ বলছেন বেকাদারিয়া, যেখানে যতটা পানি প্রবাহিত হতে পারে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাহতামালা সাইলো জাবাদান রাবি, এখানে সুন্দর দুটি দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন, হক আর বাতিলের, ইমান আর কুফরির, হ্যাঁ শিরক আর তৌহিদের, দুটো আল্লাহ পাক সুন্দর উপমা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এইরকম যখন পানি বর্ষণ হয়, বর্ষণ হওয়ার পরে উপত্যকা দিয়ে পানিগুলি বয়ে যায় যেখান দিয়ে যতটা বইতে পারে, ফাহাতামালা সাইলো জাবাদার রাবিয়া, তখন এই বন্যা, সাইল মানে বন্যা, আজকাল ফায়জান বা ফায়জানাত বলা হচ্ছে, পুরাতন আরবিতে সাইল বন্যাকে বলা, ফাহাতামালা সাইল, এই যে পানি বয়ে যাচ্ছে, এই বন্যার পানি বয়ে নিয়ে যায়, ইহতামালা মানে বহন করা, শাব্দিক অর্থ, বয়ে নিয়ে যায় জাবাদান রাবিয়া, জাবাদ মানে হচ্ছে ফেনা, আর রাবিয়া রাবায় আরব মানে কোনো কিছু ওপরে ভাসা, আমরা এখানে এজন্য তর্জমা করো ভাসমান, ভাসমান ফেনা, আর ফেনা ওপরে ভাসে, পানির ওপর ফেনা ভাসে। তো এখন তর্জমা করেন, আল্লাহ পাক বলছেন ফাহাতামালা সাইল, যখন এইরকম পানি উপত্যকা দিয়ে বয়ে যায় বৃষ্টি বর্ষণের পরে, যখন বন্যায় এলাকা প্লাবিত হয়, সেই সময় ফাহাতামালা সাইল, বন্যার পানি বয়ে নিয়ে যায় জাবাদার রাবিয়া, ভাসমান ফেনাকে, ওপরে ফেনা ভাসতে থাকে। ওয়ামিম্মা, এই তো একরকমের ফেনা, একরকমের ফেনা, এইরকম হয়, দেখা যায় যে বন্যার পানির উপর অনেক ফেনা ভাসছে, খড়কুটো ভাসছে, কোথা থেকে যে বয়ে এগুলো এসছে আল্লাহই পাক জানেন, যা এর আগে কখনো দেখেন নাই, কিন্তু যখন বন্যা হয় তখন আমরা দেখতে পাই, ঠিক না? আরেক রকমের কিছু ময়লা আবর্জনা উপরে ভেসে উঠে, সেটা হচ্ছে খাদ, যখন কিছু পদার্থ জ্বালানো হয় আগুনে, সেটাকে ফ্রেশ করার জন্য, যেমন স্বর্ণ, যেমন চাঁদি, যেমন তামা, যেমন পিতল, এইরকম জিনিসগুলির কথা, হ্যাঁ, তৈজসপত্র বলছেন আল্লাহ ফাক রব্বুল আলামিন, মা ইউকেদুন আলাইহি ফিন্নার, ওইসব থেকেও ফেনা বা আবর্জনা বেরিয়ে আসে, যেগুলিকে জ্বালানো হয় ফিন্নার, আগুনে, আগুনে জ্বালানো হয় খাদটাকে আলাদা করার জন্য, খাদ মুক্ত করার জন্য, কি জন্য? ইবতিগা হিলিয়াতিন, অলংকার হাসিল করার জন্য, অলংকার যদি বানায় তাহলে খাদটাকে পৃথক করতে হবে, যারা স্বর্ণকার তারা বুঝবেন, ইবতিগা হিলিয়া একটা উদ্দেশ্য হচ্ছে যে অলংকার বানাবো, আর একটা উদ্দেশ্য আওমা তাইন, অথবা অন্য কোন তৈজস পত্র আমরা সেগুলি তৈরি করব, কোন পদার্থ থেকে কিছু তৈরি করবে, অন্য কোন সামান তৈরি করবে, জাবাদ মিসলহু, সেখান থেকেও অনুরূপ ফেনা বা আবর্জনা বেরিয়ে আসে, এখানে জাবাদ খাদকে বলা হয়েছে, খাদ যেটা বেরিয়ে আসে, কাজালিকে আযরিবুল্লাহু আল-হাক ওয়াল বাতিল, এইরকমই আল্লাহ পাক উপমা বর্ণনা করেন হক আর বাতিলের, সত্য আর মিথ্যার আল্লাহ পাক এইরকমই উপমা বর্ণনা করেন। শোনেন বাকি অংশটুকু আয়াতের, আল্লাহ বলছেন আম্মা জাবাদ ফায়াযহাবু জুফআন, বন্যার পানির উপর ভাসমান যে ফেনা থাকে, অথবা যখন কোন তৈজস পদার্থকে, তৈজস পত্রকে কি করা হয়, জ্বালানো হয়, জ্বালানোর পরে যে খাদটা উপরে ভেসে যায় আবর্জনা, সেটা কি হয়ে যায়, ফায়াযহাবু জুফআন, সেটা নিশ্চিহ্ন হয়ে চলে যায়, জুফআন মানে হচ্ছে খড়কুটোর মতো, খড়কুটোর মতো নিশ্চিহ্ন হয়ে চলে যায়। ও আম্মা মায়ান ফাউন্নাস, আর যেটা মানুষের জন্য উপকারী, স্বর্ণ উপকারী, চাঁদি উপকারী, যে কোনো পদার্থ উপকারী, যেটা খাঁটি জিনিস, সেটা খাঁটিটা কি থেকে যায়, এইরকমই পানি, পানি উপকারী, আর পানির ওপরে যে ভাসমান ফেনা টানা আর আবর্জনা আছে সেগুলি অপকারী, কোনো কাজে লাগে না, সেই জন্য সেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। ও আম্মা মায়ান ফাউন্নাস, পক্ষান্তরে যা মানুষের কাজে আসে, ফায়াম কোসুফিল, আর সেটা জমিনে ভূমিতে স্থিতিশীল হয়, অবস্থান করে, মাকাসে আমকস মানে থাকা, স্থিতিশীল হয়। কাজালিকে আদারে বল্লাহু আমসাল, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বের বহু উপমা বর্ণনা করে থাকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। দেখো এখানে কি বোঝানো হয়েছে, তাহলে হক আর বাতিল, আপনি হকের অনুসারী, প্রথম আপনি হককে জেনেছেন, জানার পরে বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পরে তা কাজে আমলে পরিণত করেছেন, আমলে পরিণত করার পরে হকের দাওয়াত দেবেন, এগুলি হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। সূরাতুল আসরে আল্লাহ পাক এই বিষয়গুলি বর্ণনা করেছেন, চারটি পদক্ষেপ, আর এই হকের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, অটলতা লাগবে, দুঃখ কষ্ট আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, ঝুঁকি আসতে পারে, সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ পাক এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এগুলি হচ্ছে হক, হক আর বাতিল, বাতিলের দাওয়াত দেখছেন মনে হচ্ছে যে হকের দাওয়াত বাতিলের কাছে অনেক কমজোর, হক কথা বলনেওয়ালা আপনি হাজারে একটা দুটা পান না, আর বাতিল কথা বলনেওয়ালা শতকরা সবই ধরে নিতে হবে, অধিকাংশই, অধিকাংশই বাতিল পন্থী আর বাতিলের দিকে আহ্বানকারী, শিরক বিদাতের দিকে আর গোমরাহির দিকে অশ্লীলতার দিকে আহ্বানকারী, তাদের সংখ্যা অনেক বেশি, ধোকা খাবে না। এগুলো হচ্ছে বন্যার ফেনার মতো অথবা খাদের মতো, পদার্থের খাদের মতো বাতিলগুলি। আর আপনার হক যদিও তার পরিমাণ কম হোক, সেটা কাজের পানি, সেই পানিটা জমিনে থাকলে কাজে লাগবে, সেই জমি তো উর্বর শক্তি থাকলে জমি আপনাকে সেখান থেকে ফল দেবে, ফসল দেবে। আর যদি উর্বর শক্তি না থাকার ধারণ ক্ষমতা থাকে তো পানিটাকে ধরে রাখবে, আর পাশের জমিগুলিতে সেচের ব্যবস্থা করতে পারবেন আপনি, পানি দ্বারা উপকার হবে। ওই রকমই হক দিয়ে, সত্য দিয়ে আপনার উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, আপনার দেশের উপকার হবে, জাতির উপকার হবে, বিশ্ববাসীর উপকার হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যেটা মানুষের জন্য উপকারী সেটা জমিনে স্থিতিশীল হয়। কাযালিকা আদরে বল্লাহ আল আমসাল, এইভাবে আল্লাহ পাক রবের বহু দৃষ্টান্ত উপমা পেশ করে থাকেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিমিল হুসনা, যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়। ইসতিজাবা মানে সাড়া দেওয়া, জবাব দেওয়া। যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য আল হুসনা রয়েছে। আল হুসনার একটি তফসির হচ্ছে তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতের নাম হচ্ছে আল হুসনা। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আরেকটি আয়াত রয়েছে সূরা ইউনূসের, যারা সৎকর্মশীল হ্যাঁ তাদের জন্য কি রয়েছে, আল হুসনা রয়েছে। আল হুসনা হচ্ছে জান্নাত আয়াতে, ওয়া জিয়াদা এবং অতিরিক্ত কি রয়েছে, বোনাস রয়েছে, ফাও রয়েছে। জিয়াদা মানে এখানে ফাও, বোনাস। আর এই জিয়াদার কি তাফসীর করা হয়েছে বলতে পারেন, আল্লাহ পাকের দর্শন, দিদার, সাক্ষাৎ, রুইয়াতুল্লাহ। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে আল হুসনা পেল, আর সেখানে জিয়াদা পাবেন, আল্লাহ পাকের সাক্ষাৎ পাবি, দেখতে পাবি, আর তার চেয়ে বড় নিয়ামত তাদের জন্য কিছু হবে না। আর হুসনা আর শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করা যেতে পারে, সার্বিক করলাম হাসান থেকে হুসনা, হুসনা মানে সার্বিক করলাম, সার্বিক মঙ্গল তাদের জন্য রয়েছে। ওয়াল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু, আর যারা তার ডাকে সাড়া দেয়নি, যারা আল্লাহর ডাকে সাড়া দিল, তাওহীদের ডাকে সাড়া দিল না, রাসুলের সুন্নত আদর্শের ডাকে সাড়া দিল না, মানুষের তৈরি করা বিধান মোতাবেক জীবনযাপন করলো, আল্লাহর ইবাদত করলো না, ইবাদতবিহীন হ্যাঁ পাশবিক জীবনযাপন করলো গরু ছাগলের মতো, অথবা ইবাদত করলো ভ্রান্ত পথে, শিরকি ইবাদত বন্দি করলো, এরা আল্লাহ পাকের তৌহিদের ডাকে, রাসুলের সুন্নতের ডাকে সাড়া দিল না, ইসলামী জীবনের ডাকে সাড়া দিল না। সুতরাং কিয়ামতের দিনে তাদের দশা কি হবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদ জামিয়া, তাদের জন্য পৃথিবীর সবকিছুই যদি হয়ে যেত, পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ সবকিছুর মালিক যদি কিয়ামতের দিন তারা হয়ে যেত, অমিসলাহু মাহু, শুধু তাই নয় এইরকম পৃথিবীর মতো আরো, মানে আরো এইরকম এক পৃথিবী তাদের যদি হয়ে যেত, অর্থাৎ দুই পৃথিবীর যদি মালিক হয়ে যেত, লাফতাদাও বিহি, তাহলে অবশ্যই তারা তা মুক্তিপণ হিসাবে তা আল্লাহর সামনে পেশ করত, আল্লাহ গো জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, তোমাকে মুক্তিপণ হিসাবে এই দুনিয়া দিছি, আর দুনিয়ার সমান আর এক দুনিয়া আমার কাছে রয়েছে সেটাও দিচ্ছি, দিতে রাজি হয়ে যেত। অথচ দুনিয়াতে কাউকে ছাড় দেওয়ার ক্ষেত্রে এক পয়সা ছাড় দিতে চাই না, একটা ডিস্ট্রিক্টের ছাড় দেবে, একটা থানার ছাড় দেবে নেতৃত্ব থাকলে, অথবা টাকা পয়সার ছাড় দেবেন, কারণ না না এক পয়সা ছাড়বো না, এটা বলছে ভাই গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, তো আমাকে একটু ফ্রি চিকিৎসাটা দিয়ে দেন, দেবে একটু ডাক্তার, হ্যাঁ শরীরের ডাক্তার দেবে, শরীরের ডাক্তার রুহের ডাক্তার এটা পার্থক্য করেছে, শরীরের ডাক্তারের কাছে ভিজিট না হলে হ্যাঁ একটু শরীরের চেক আপ পাওয়া যায় না, আর রুহের আর হৃদয়ের ডাক্তারের কাছে এসে কত কি আপনি জানেন শেখেন, আর আপনার এসলা সংশোধন হচ্ছে, কখনো তো আপনার কাছে কোনো পয়সা চাওয়া হয়নি, কখনো তো আপনার কাছে পয়সা চাওয়া হয়নি ভাই কিছু দেন, আর যদি কেউ চায় ওই রকম তাহলে সে অন্যায় কাজ করছে, চেয়ে নেয় যদি যাকে শিখাচ্ছে তার কাছে সরাসরি চেয়ে নেয়, হ্যাঁ অন্য কোনো পক্ষ থেকে তাকে যদি দেওয়া হয় সেটা আল্লাহ ফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আসছে, আর তাতে যেন সে লোভী না হয়, সেই পয়সার পিছনে যেন মরিয়াহে না ছোটে, যে পয়সা না হইলে আমি, যেখানে পয়সা নেই সেখানে আমি নেই, এইরকম যেন রুহের আর কলবের ডাক্তার না হয়। আল্লাহাক আমাদের সকলকে হৃদায়ত দান করেন আর সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহাক বলছেন, উলায়ক আল্লাহ সুউল হিসাব, এইসব লোকেরা যারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি তাদের জন্য খুব কঠিন হিসাব রয়েছে, কঠিন হিসাব রয়েছে। কঠিন হিসাব হচ্ছে জেরা করা। পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সহি হাদিস মায়া সরদি আল্লাহ তালহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন, মান্নু কেসাফিল হিসাবে হালাকা, অন্য রেওয়ায়েত রয়েছে ওজদিবা, যার হিসাব নিকাশের সময় কিয়ামতের দিনে বিচার দিবসে জেরা করা হবে, নৌকেশা জেরা করা হবে, তুমি কেন এটা করে এসছো, কেন করেছো তুমি এটা, কেন করেছো তুমি এটা, কেন এটা করনি, এটা হচ্ছে জেরা করা, বুঝছেন না জেরা করা, নৌকেশা। যদি এইরকম জেরা করে আল্লাহ পাক যদি জিজ্ঞাসাবাদ করেন তো হালাকাশে ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে, তাহলে কেউ বাঁচতে পারবে না। অন্যদের অজদেব অবশ্যই তাকে আজাব শাস্তি দেওয়া হবে জাহান্নামে যদি জেরা করা হয়। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় ফাকিহা ছিলেন, বলছেন আলাইসাল্লাহু ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক তো এরকম কথা বলছেন নাকি যে ফাআম্মান উতিয়া কিতাবি ইয়ামিনি, ডান হাতে যদি আমলনামা আসে ফাসাফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, সহজ হিসাব হবে, ডান হাতে আমলনামা পড়লে সহজ হিসাব। তো আল্লাহ তো বলছেন সহজ হিসাব, আর আপনি বলছেন যদি হিসাবে জেরা করা হয় তো সব ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন উত্তরে, জালেকাল আরদু ইয়া আয়েশা, হে আয়েশা, ওটা হচ্ছে আল্লাহর আমলনামা পেশ করা, যার সহজ হিসাব হবে তার সামনে শুধু আমলনামাটা পেশ করা হবে, কর্মলিপি তোমার এই কাজগুলি করেছিলে, জেরা করা হবে না। কিন্তু কারো যদি জেরা করা হয়, জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তাহলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন মা আহম জাহান্নাম, আর এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই জঘন্য শয়ন স্থল। মাহাদ, মাহাদ বলা হয় মায়ের কোলকে, মা যে কোলে নেই এটাকে মাহাদ বলা হয়। তো বেসাল মেহা জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য মেহা, জঘন্য কোল অর্থাৎ জঘন্য শয়ন স্থল। আল্লাহ পাকের নাজিলকৃত বিধান সম্পর্কে জ্ঞান রাখে, বিশ্বাস করে, তাদেরকে জ্ঞানী বলেছেন। আর এই জ্ঞানীদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন সুন্দর সুন্দর। আফা মাই ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আহমা, আচ্ছা বলো তো যে ব্যক্তি জানে যে আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়া আহাল আল হাক, যেটা তোমার রবের পক্ষ থেকে হে নবী তোমার কাছে নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম, সেটা হচ্ছে আল হক, সত্য। এই লোক, যেই লোক এ কথা জানে আর মানে, জানা মানে বিশ্বাস করা, জানার পরে বিশ্বাস করে যে যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উপর নাজিল করা হয়েছে সেটা হচ্ছে হক সত্য, কামান হওয়া আমা, সেই লোক বা সেই ধরনের লোকগুলি কি অন্ধের মতো? একটা লোক অন্ধ, কিছু জানে না, বুঝে না, অবুঝ, একবারে মূর্খ। আর আরেকটা লোক জানে যে আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা হচ্ছে হক সত্য, জানে এবং জানার পরে বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে। এই দুই লোক কি সমান হইতে পারে? না, কখনো সমান হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর নিঃসন্দেহে উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানী ব্যক্তিরা। লুব্বনের বহু বচন হচ্ছে আলবাব, লুব মানে হচ্ছে জ্ঞান, তো উলুল আলবাব জ্ঞানওয়ালা, উলু জুয়ের বহু বচন উলু, তো জ্ঞানওয়ালা, জ্ঞানওয়ালা মানে জ্ঞানী যারা, তো জ্ঞানীরাই একমাত্র উপদেশ নেই। তাহলে জ্ঞানীর পরিচয় কি এখন শুনেন, আমার একটা আলোচনা এই আয়াতগুলি এবং এরকম আরো কিছু আয়াত কোরআনে কেন রয়েছে অন্য জায়গায় সবগুলি আয়াতকে একসাথে করে জ্ঞানবানকে বুদ্ধিমানকে এই বিষয়ে একটা আলোচনা আছে। শোনেন জ্ঞানী কারা, তাদের কিছু গুণ আল্লাহ বলছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী তো ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে পুরা করে, রক্ষা করে, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, চুক্তি করেছে, সেই চুক্তি পূরণ করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সাথে কি চুক্তি করেছে? আল্লাহর সাথে চুক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছে, এবং আদম আলী সালামকে সৃষ্টি করার পরে আদম আলী সালামের পিঠ থেকে সমস্ত আদম সন্তানের রোগগুলিকে আল্লাহ ধারণ করে সবগুলিকে জিজ্ঞেস করেছিলেন, তাতে আমি আপনি সকলেই আমরা ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কি জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব প্রতিপালক নই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, আমি কি তোমাদের রিজিকদাতা নই, রুবুবিয়াত কি আমার জন্য নয়? আলাস্তু বিরব্বিকুম, কালু সকলেই বলেছিল, মুসলিম অমুসলিম, ইমানদার বেঈমান, সৎ অসৎ, সকলেই বলেছিল। সকলে কি বলেছিল? বালা, হ্যাঁ অবশ্যই। এ হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা করেছ, এই ওয়াদা পুরো করো, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। আর প্রতিশ্রুতি প্রমিস ভঙ্গ করা, এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। ওয়ালায়ান কুজুন আল মিসাক, আর তারা চুক্তি ভঙ্গ করে না, চুক্তি ভঙ্গ করে না। আল্লাহর চুক্তি দিয়ে শুরু করে, আল্লাহর সাথে যে চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেই ওয়াদা যদি পুরো করে দেয় তো মানুষের ওয়াদা খেলাপি করবে না, মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এই কথাই বলি যে যারা আল্লাহর হক নষ্ট করে তারা মানুষের হক স্বাভাবিক নষ্ট করতে পারে। আমি অনেক ভাইয়েরা ধার দেয় অন্য লোকদের, তখন আমি প্রথম প্রশ্ন করি, প্রশ্নই থাকে আমার, আর আমিও ধার দেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল রাখি যে সেই লোকটি নামাজ পড়ে, বলছেন না নামাজ পড়েন না। আমি বললাম কি করে তার উপর আস্থা করলেন, যে আল্লাহর সাথে খেয়ানত করে, সে আপনার সাথে খেয়ানত করা কোনো ব্যাপার হলো তার জন্য, আপনার টাকা মেরে খাওয়া বেইমানি করা কোনো ব্যাপার হলো তার জন্য, কোনো ব্যাপার না, বাস্তব সত্য। যেই ব্যক্তি পাঁচ বছর নামাজ পড়ে, যদি একটু হাত ভারীও হয়, আর কোন মুনাফিক একটা চরিত্র থাকেও, চেষ্টা করবে মাঝে মধ্যে তাকে তার ঈমান ধাক্কা দিবে, ধিক্কার দেবে, তিরস্কার দেবে, যে তুই একজন মুসলিম, তুই পাঁচ বছর নামাজ পড়ছিস, তুই ফজর নামাজ পড়ছিস, তুই সিজদা করছিস আল্লাহ পাককে, তুই মানুষের হক খেয়ে বসে আছিস, তোর কি কাজে আসবে এগুলো? কিন্তু যে নামাজ পড়ে না, ওর এইসব ধিক্কার কোথায়? নাফসে লওয়ামা তার কাছে আছে কোথায় যে তাকে ধিক্কার দেবে? নাফসে লওয়ামা তার নাফসে আম্মারা বিসসু, সবসময় তাকে অনিষ্টের নির্দেশ দিচ্ছে তার সেই নাপাক অপবিত্র আত্মা, এবং শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান তার ডানে বামে লেগে আছে, টাকা না দিলে তোর কি করবে, তোর বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়, কি করতে পারবে, কিছু করতে পারবে না। ওয়াল্লাযীনা ইয়াসালুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল, আর জ্ঞানী ওইসব লোকেরা যারা যারা অখুন্ন রাখে, ওয়াসালা ইয়াসাল মানে মিলানো, মিলিয়ে রাখে, মিলিত রাখে, শব্দিক অর্থ মিলিত রাখে, বিচ্ছিন্ন করে না। ওয়াল্লাযীনা ইয়াসালুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল, আল্লাহ পাক যা মিলাতে বলেছেন অর্থাৎ যা অখুন্ন রাখতে বলেছেন, যেই সম্পর্ককে আল্লাহ পাক অটুট আর অখুন্ন রাখতে বলেছেন সেই সম্পর্ককে অখুন্ন রাখে। সেটা কিসের সম্পর্ক? সেলাতুল আরহাম, রাহিমের সম্পর্ক, জরায়ুর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বাপের বংশের সাথে সম্পর্ক, মায়ের বংশের সাথে সম্পর্ক, জি এগুলো হচ্ছে সেলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। আর তারপরে বৈবাহিক সম্পর্ক, তিনটি গোত্রের সাথে আমাদের সম্পর্ক হয়ে থাকে, ঠিক না? তিনটা বংশের সাথে আমাদের সম্পর্ক, একটা বাপের বংশ, চাচা আর ফুফু, হ্যাঁ দাদা দাদি, ঠিক না? মায়ের বংশ, মামা খালা, ঠিক না? জি এরা, জি। আর আর একটা সম্পর্ক হয়, হ্যাঁ সেটা হচ্ছে সম্পর্ক নাসাব ও সেহরা, সেহর, হ্যাঁ বৈবাহিক সম্পর্ক আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। প্রথম দুটি সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তারপরে তিন নম্বরে হচ্ছে বৈবাহিক সম্পর্ক, সেটাও সম্পর্ক কিন্তু সেটা হচ্ছে তিন নম্বরে। আজকাল অধিকাংশ মানুষ এটাকে এক নম্বরে করে দিয়েছে, বড় কুটুমদের সাথে সম্পর্কই আলাদা। বড় কুটুম বুঝলেন, এটা আমাদের অঞ্চলের মাসা জানি না, আপনারা বুঝেন কি বুঝেন না, বড় কুটুম শালা সারি, এরা হচ্ছে বড় কুটুম, দাদা বুঝতে পারছেন, এরা বড় কুটুম, হ্যাঁ হ্যাঁ পাপিষ্টদের কাছে, হ্যাঁ হ্যাঁ। বরং আমি একবার ট্রেনে সফর করছি, আর আমার সামনে কয়েকটা হিন্দু যুবক বসে আছে, আর যাচ্ছে তারা অনেকদিন পরে বাইরে দিল্লি টিল্লি কোথাও কাজ করে, রাজস্থান ইত্যাদি যাচ্ছে, আর বলছে যে তুই কোথায় যাবি, প্রথম তোর বাড়ি যাবি না তোর শ্বশুর বাড়ি যাবি? বলছি যে শ্বশুর বাড়ি যাবো। কেন শ্বশুর বাড়ি যাবি? বলছে আছে ওইখানে সব আছে, আমার শালা শালি সব আছে। বলছে হ্যাঁ তাহলে শালি আধা ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি, বুঝতে পারছেন? এই হচ্ছে হিন্দুদের ধারণা। এইটা যদি মুসলিমদের মগজে ঢুকে থাকে, শ্বশুর বাড়ি গিয়ে আবার স্ত্রীর সাথে কিসের গল্প, স্ত্রী তো নিয়ে যাবো সাথে ঘুরে, এখন শালির সাথে গল্প, এরা চরিত্রহীন, এরা অশ্লীলতায় লিপ্ত রয়েছে, এরা একেবারে নোংরা নিকৃষ্ট লোক সমাজের। আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন। এটা বিজাতির সভ্যতা, বিজাতির সভ্যতা। কখনো যার মেয়ে আছে, কখনো আপনি দুলাভাইদের কাছে, ভগ্নিপতিদের কাছেও যেতে দেবেন না। কেন? আপনার বাড়িতে শুধু বাইরে ডেকোরেশন পড়া যায়, বাইরে গেলে শুধু বোরখা পরে যায়, আর ভিতরে বাড়ির ভিতরে সবকিছু চলে, ভগ্নিপতির সাথে গল্প চলে, দেবর ভাষুরের গল্প চলে, এই পর্দার তো কোন মূল্য নেই। ঘরের ভিতরে একে পর্দা কায়েম, হিজাব কায়েম করতে হবে, হ্যাঁ, আর তারপরে তখন বাইরে পর্দা কায়েম করতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াসালুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল, আর জ্ঞানী ওইসব লোকেরা যারা অখুন্ন রাখে ওই সম্পর্ককে, যেই সম্পর্ক অখুন্ন রাখার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সে সম্পর্ক ছিন্ন করে না। সুতরাং কোন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। লায়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। আর সবচেয়ে বড় সম্পর্ক এই ক্ষেত্রে বাপ মায়ের সাথে, আত্মীয়দের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আর প্রথম সম্পর্ক হচ্ছে বাপ মায়ের সাথে, যাদের মাধ্যমে আপনার অস্তিত্ব পৃথিবীতে এসেছে, তারপরে তখন ছেলেমেয়েরা ভাই বোন ইত্যাদি এসব, তারপরে অন্যরা। আল্লাহ ফাকর রব্বানা বলছেন যে ওয়াইখশাউনা রব্বাহুম, আর জ্ঞানীরা তাদের প্রতিপালককে ভয় করে। ওয়াইখাফুনা সুআল হিসাব, আর তারা কঠিন হিসাবকে ভয় করে, যে আল্লাহ আমাদের হিসাব যেন কিয়ামতের দিনে মুশকিল না হয়ে যায়, কঠিন না হয়ে যায়, সেখানে গিয়ে আমাদের হিসাবের পরিণাম যেন খারাপ না হয়। ওয়াল্লাযিনা সাবারু ইবতিগাওয়া রব্বিহিম, আর ওইসব লোকেরা জ্ঞানী, ওইসব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে। ওয়াজহে রব্বিহিমের দুটি তাফসির করেছেন, তাফসির করে একটা হচ্ছে ইবতিগা ওয়াজ, আল্লাহর চেহারা তলাশ করা মানে আল্লাহর সন্তুষ্টি তলাশ করা, এখানে ভাব অর্থ। কিন্তু আল্লাহর চেহারা আছেই বলে, আল্লাহর চেহারা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে, এই নাই যে আল্লাহর চেহারা নেই মোটেই, হ্যাঁ আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারাই নেই। আর এমনিতে আল্লাহ পাক যেমন আমরা ঘোড়ার ডিম বলি অথচ ঘোড়ার কোন ডিম হয় না, ওই রকমই আল্লাহ বলেছেন এই কথা মিথ্যা, এই কথা হচ্ছে বাতিল, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, যারা বলে এরা গোমরা পথভ্রষ্ট, তাওহীদুল আসমা সিফাতের প্রতি তাদের ঠিক বিশ্বাস নেই, এই ক্ষেত্রে তারা গোমরা বিভ্রান্ত। আরেকটি তফসির হচ্ছে ইবতিগা ওয়াজহে রব্বিহিম, তাদের রবের, তাদের প্রতিপালকের চেহারা উদ্দেশ্য থাকে, অর্থাৎ দিদার দর্শন সাক্ষাৎ উদ্দেশ্য থাকে, যে আল্লাহকে যেন দেখতে পাই, জান্নাতে যেন যেতে পারি, আর জান্নাতে গিয়ে আল্লাহ পাকের দিদার যাতে নসিব হয়। ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহে রব্বিহিম ওয়া আকামু সালাত, আর জ্ঞানী ওইসব লোকেরা যারা সালাত পাঁচ অক্ত কায়েম করে, সালাত পাঁচ অক্ত পড়লেই কায়েম হয়, পাঁচ অক্ত পড়তে হবে, এর আগে বলেছি চার চলবে না, আর সময় মতো পড়তে হবে, আর বলেন জামাত সহকারে পড়তে হবে পুরুষদেরকে, আর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে, ধীর স্থিরতার সাথে, খুশুর সাথে, একগ্রতার সাথে, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনি ফোরম্যান সুপারভাইজারের সাহেবের সামনে দাঁড়ালে তত্তর করে কাঁপেন, আর বসের সামনে, কফিলের সামনে, জীবনে যার সামনে দাঁড়াননি যদি দাঁড়ান তত্তর করে কাঁপেন, আর যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড় করে দেওয়া হয় বা দারোগা পুলিশের সামনে দাঁড় করে দেওয়া হয় তো পেশাব চলে আসে, আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ময়লা আবর্জনার কাপড় নিয়ে লুঙ্গি পরে, জীবনে আপনি আপনি অফিসে যাবেন, বলছি না যে লুঙ্গি পরে নামাজ পড়া যাবে না, কিন্তু ময়লা আবর্জনা আর গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে আর কাপড় থেকে, ওই কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, ভালো ভালো সুন্দর কাপড় আছে, আর ওই ময়লা পুরানো কাপড়টা পরে জুমা মসজিদে চলে যাচ্ছেন, এটা মোটেই উচিত নয়। এই দিকগুলি মনে রাখবেন, তাহলে সালাত কায়েম হয়। সুতরাং যেসব মুসলিমরা চার ওয়াক্ত নামাজ পড়ে, টাইম পার করে নামাজ পড়ে, জামাতে পড়ে না, ঘরে নামাজ পড়ে, নামাজে তাড়াহুড়া করে, নবীর তরিকে নামাজ পড়ে, বিদাতি তরিকায় নামায়তো দিয়ে নামাজ শুরু করে, আর সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করে, তারা নামাজ কায়েম করে না যথাযথ। পাঁচটি ছয়টি দিক রয়েছে, আমার একটা আলোচনা এর উপর রয়েছে যে নামাজ কায়েম করার পদ্ধতি কি। ওয়ান ফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তারা খরচ করে, ব্যয় করে যা কিছু আমি তাদেরকে উপজীবিকা হিসেবে দান করেছি তা থেকে, সিররান গোপনেও ওয়া আলানিয়া আর প্রকাশ্যে, যখন যেই রকমের প্রয়োজন দান করে থাকে, তারা খরচ করে থাকে। এই হচ্ছে জ্ঞানীদের পরিচয়। ওয়ায়াদ রাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং ভালো দিয়ে মন্দকে প্রতিহত করে, ভালো দিয়ে মন্দকে দূর করে, দ্বারা এদর মানে দূর করা, সরানো, সরানো। তো এদর আউন আবিল হাসানা, ভালো দিয়ে মন্দকে দূর করবেন, যেমন শরীরে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, পানি, ভালো পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ঠিক না? ঠিকই তেমনই কেউ একটা খারাপ আচরণ করলো, গাল দিল, অথবা চোখ রাঙা দেখালো, অথবা যে কোনো খারাপ কিছু করুক, আপনি ভালো দিয়ে সেটাকে দূর করার চেষ্টা করবেন। কেউ কষ্ট দিচ্ছে পাড়া প্রতিবেশী, আপনি তাকে কষ্ট দেবেন না, তুই এইরকম করলে আমি ওর চেয়ে বেশি করতে পারি, এটা তরিকা নয়, আসলে একটা ইসলামিক তরিকা সংশোধনের। আর এই তরিকাতে কখনো শান্তি কায়েম হবে না আল্লাহ পাকের জমিনে। ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যেমন আল্লাহ পাক কোরআনে কেমন আয়াতে বলেছে, ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর কর, ইদফা বিল্লাতি বিত্তরিকাতিল্লাতি হি আহসান, উত্তম পন্থাই মন্দকে, পাপকে, পাপীর পাপকে, অন্যায়কে দূর করো, বা খারাপ যে আচরণ করছে তার আচরণকে দূর করো। উলায়ক আলহাম ওকবাদ দ্বার, এদের জন্য রয়েছে শুভ পরিণাম। ওকবা মানে পরিণাম, আর দ্বার মানে ঘর, তো পরিণামের ঘর, অর্থাৎ উত্তম পরিণাম, শুভ পরিণাম তাদের জন্য রয়েছে। জান্নাত ও আদন, সেটা হচ্ছে স্থায়ী জান্নাত। আদন মানে স্থায়ী, স্থায়ী জান্নাত, জান্নাতের একটি নামও আদন বা একটি স্তরের নাম। ইয়াদখুলুনহা, যাতে তারা প্রবেশ করবে, ওমান সালাহ মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, আর ওরাও প্রবেশ করবে যারা সৎকর্মশীল ছিল তাদের বাপ মা পিতামাতাদের থেকে, ওয়াজওয়াজহিম এবং স্বামী স্ত্রী থেকে আজওয়াজ জৌজের বহু বচন, স্বামী স্ত্রী যারাই সৎ ছিল ওয়াজুরিয়াতহিম তাদের সন্তান সন্ততি থেকে এরা যারা সৎকর্মশীল ছিল তারা জান্নাতে প্রবেশ করবে। যারা নেক লোক, নেক লোকদের মাতা পিতাও যদি নেক থাকে এবং তাদের নেক পুরুষের স্ত্রী যদি নেক থাকে, নেক মহিলার স্বামী যদি নেক থাকে, এরকম নেক মানুষের ছেলেমেয়েরা যদি নেক থাকে তাহলে তারা সকলে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এবং মর্যাদার দিক থেকে আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কম বেশি থাকলেও আল্লাপাক কাছাকাছি করে দেবেন, মিলিত করে দেবেন, যাতে করে একসাথে থেকে পুরোপুরি শান্তি লাভ করতে পারে। কারণ সবার চাহিদা হবে, কেউ চাইবে না যে আমি তো একেবারে উপরতলে একটা হোটেলে যদি আপনারা যান বিদেশে গিয়ে থাকেন আর ছেলে মেয়ে সবকে নিয়ে গেছেন, বাপ মা নিয়ে গেছেন, তো কয়েকটা রুম নিতে হবে। স্বামী স্ত্রী গেছেন তো ছেলে মেয়েদের জন্য একটা রুম লাগবে আর বাপ মায়ের জন্য আলাদা লাগবে, আপনার মেয়ে বিবির জন্য লাগবে একটা, ঠিক না? তা তিনটা রুম, যদি হোটেলওয়ালা বলে যে আপনি দশতলায়, আপনার বাপ মা ২০তলায় আর আপনার ছেলে মেয়ে হচ্ছে ৩তলায়, ভালো লাগবে? কখনো ভালো লাগবে না, পাশাপাশি থাকতে চাই, পাশাপাশি থাকতে চাই, সবসময় যাদের দেখা সাক্ষাৎ হয় একসাথে খাওয়া দাওয়া হয়, জি খোঁজ খবর নিতে পারি, সুবহানাল্লাহ। তো এইরকমই জান্নাতে আমলের ক্ষেত্রে তো কম বেশি হবেই, তো কম বেশি থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাক না বেহিম যুররিয়াতাহুম, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন একটি আয়াতে, তাদের সন্তান সন্ততিদেরকে তাদের সাথে মিলিত করে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলে কোনো ঘাটতি করব না। আবার এটাও হবে না যে বাপ মা হয়তো উপরে চলে গেছিল আর ছেলেরা অনেক নিচে, তো তোরা যখন ছেলে মেয়ের সাথে থাকবি তো নিচে নেমে, নিচে নেমে তো নিচে নামিয়ে দেবো, এইরকম হবে না। অথবা ছেলে মেয়ে মাশাআল্লাহ আলেমে দিন হয়েছে আর নেক হয়েছে, পরেজগার হয়েছে, তৌহিদ বুঝেছে আর মাশাআল্লাহ আমলও সুন্দর, কিন্তু বাপ মা বুড়ো হাড্ডি হওয়ার পরে তৌহিদ সুন্নত পেয়েছে, কিছুটা মেনেছে, যদিও শিরক মুক্ত হয়েছে কিন্তু অতটুকু ইমান হয়তো মজবুত হন। অনেকের বাপ মা এরকম আছে, এমন বাপ মা নিচে পড়ে গেছে জান্নাতে গিয়ে আর ছেলে মেয়েরা উপরে চলে গেছে, আর এইরকম করা হবে না যে তো বাপ মার সাথে যখন থাকবি তো নিচে নাম তাহলে, হ্যাঁ নিচে স্তরে নেমে যা, নিচে স্তরে নামানো হবে না, বরং উপরে উঠিয়ে দাও, যারা নিচে আছে তাদেরকে উপরে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দ্বার দিয়ে, প্রত্যেক দিক থেকে ফেরেশতারা আসবে আর বলবেন তারা সালামুন আলাইকুম বিমা সাবারতুম, যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছিলে পৃথিবীতে, সব রকমের ধৈর্য, ধৈর্য কত প্রকার? তিন প্রকার, এই ধৈর্য ধারণ করেছিলে, সুতরাং তোমাদের জন্য শান্তি আর শান্তি রয়েছে। আল্লাহর দিনের উপর অটলতার ধৈর্য ধারণ, গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে ধৈর্য ধারণ, আর বিপদ আপদ বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ, এই তিন প্রকারের ধৈর্যের নাম হচ্ছে ইসলাম। এই তিন প্রকারের ধৈর্য যদি থাকে কারো মধ্যে তাহলে সে হচ্ছে খাঁটি মুসলিম। তো দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলে পাঁচ অক্ত সালাতের উপর, আল্লাহর ইবাদত বন্দিগির উপর ধৈর্য ধারণ করেছিলে, গুনাহ থেকে, অনেকে গুনাহ করেছিল, তোমরা গুনাহ করনি, অনেকে হারাম খেয়েছিল কিন্তু তোমরা হারাম খাওনি, হ্যাঁ হারাম কাজ করনি ইত্যাদি, এইরকম বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছিলে, সুতরাং তোমাদের জন্য শান্তি আর শান্তি। ফানে মা উকবাদ্দার, উত্তম পরিণাম কতই না সুন্দর, ফানে মা উকবাদ্দার লহম, তাদের জন্য উত্তম পরিণাম কতই যে সুন্দর হবে। আর ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের সাথে চুক্তি করার পরে, প্রতিশ্রুতি করার পরে তা ভঙ্গ করেছিল, আর আল্লাহ পাক যা অখুন্ন রাখতে বলেছেন তাকে বিচ্ছিন্ন করেছিল, আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করেছিল, আর তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে ইবাদত বন্দেগি আল্লাহ তোমার করব, আল্লাহর ইবাদত করেনি, বেদিন জীবনযাপন করেছে, আর কি করেছে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জুলম অত্যাচার করেছে, অন্যায় করেছে, হারাম কাজ করেছে, মানুষের ক্ষয়ক্ষতি করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, উলাইকা লাহুমুল লানা, এদের জন্যই রয়েছে অভিসম্পাত, আল্লাহ পাকের লানত, রহমত থেকে বঞ্চিত এরা, ওয়ালাহুম সু উদ্দার, আর এদের জন্য রয়েছে কুপরিণাম, সু উদ্দার খারাপ ঘর রয়েছে, জাহান্নামের ঘর তাদের জন্য। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন, ওয়া ইয়াকদির আর যার জন্য চান সংকুচিত করেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অধিকাংশ মানুষ পার্থিব জীবন পেয়ে তাতে আনন্দিত উল্লাসিত হয়, অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মাতা, অথচ আখিরাতের সামনে পরকালের নিয়ামত আল্লাহ পাকের যে রয়েছে সে নিয়ামতের মোকাবেলায় নিয়ামতের সামনে দুনিয়ার জগতের ভোগবিলাসের সামগ্রী হচ্ছে ইল্লা মাতা, নগণ্য বস্তু, নগণ্য বস্তু। যেমন আল্লাহ কোরআনে কেমন আয়াতে বলেছেন কুল মাতা উদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগের বস্তু হচ্ছে স্বল্প, নগণ্য, কয়েকদিনের মজা। আর এই মজা এমন মজা যে হঠাৎ করে তিক্ততায় পরিণত হয়। সারা জীবন আপনি 30-40 বছর খুব আপনি সুস্থ থাকলেন, খুব সুখে শান্তিতে থাকলেন, মাত্র একটা বছরের জন্য বিছানায় যদি পড়ে থাকেন, আর এই এক সপ্তাহ, অনেক সময় এক সপ্তাহ যদি অসুস্থ থাকেন, তো কেমন মনে হয়? যে হায়রে অশান্তির জীবন রে, মনে হয় জীবনে কখনো সুখ পেলাম না, মনে হয় না? সব সুখ ভুলে গেছেন, ভুলে গেছেন। দুনিয়ার সামান্য ব্যাধি রোগে বালা মুসিবতে যদি এইরকম হয় যে জীবনের সমস্ত সুখকে 50-60 বছরের সুখকে ভুলে যাচ্ছেন, তাহলে জাহান্নামের আজাব যখন জাহান্নামী পাবে তখন দুনিয়ার ভোগবিলাসের কথা কিছু মনে থাকবে? আল্লাহরই আল্লাহরই, কখনো সুখ শান্তি পেলাম না, কখনো সুখ শান্তি পেল না, অথচ দুনিয়ার রাজাধিরাজা ছিল, দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল, দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য ছিল, তারপরে কোনদিন সুখ পাইনি, কোনদিন শান্তি পাইনি, হায় হায় অশান্তি। দুনিয়ার ভোগ হচ্ছে নগণ্য, তুচ্ছ ভোগ। আর কাফেররা বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি নবী হন তো তার উপর তার রবের পক্ষ থেকে কেন কোন মুজেজা নিদর্শন নেমে আসে না, লাউলা উনজিলা আলাইহি তার উপর কেন নেমে আসে না, আয়াতুমির রব্বে তার প্রতিপালকের তরফ থেকে কোন নিদর্শন মুজেজা, মুজেজা দেখা মোহাম্মদ মুজিজা আমাদেরকে দেখা তাহলে আমরা মেনে নেব, কিন্তু মুজিজা দেখে কি মানবে না মেনেছে না, মানে নেই, কোন জাতি মানেনি, যেই জাতি মানবে না ও মানবে না, অন্য কোন বাহানা তখন সেখানে তৈরি করবে। কুল হে নবী বলে দাও, ইন্নাল্লাহ ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ মুজিজা দিয়ে তোমাকে হেদায়ত করবেন, এটা আল্লাহ পাকের কাজ না, আল্লাহ পাক তোমাকে নবী পাঠিয়ে আর আল্লাহর আসমানি সিলেবাস কিতাব পাঠিয়ে হেদায়ত করতে চান। মুজিজা আসুক আর নাই আসুক তোমাকে আল্লাহ পাকের কথা মানতে হবে, যদি কোন নবী তোমাদেরকে পৌঁছে দেন আল্লাহ পাকের কিতাবের কথা মানতে হবে, যদি না মানো তাহলে ইউযিল্লু মান ইয়াশা, যে মানতে চাইবেন আল্লাহ যাকে চাইবেন গোমরা পথভ্রষ্ট করবেন। ওয়াইয়াহদি ইলাইহি মান আনাব, এবং যারা আল্লাহ অভিমুখী হয়, আনাবা এনাবাত মানে অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ অভিমুখী যারা হয় তাদেরকে আল্লাহ পাক তার দিকে হেদায়াত করেন, তার রাস্তা দেখান। তাহলে রাস্তা কাকে দেখাবেন আল্লাহ পাক? যে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বেন, আপনি আল্লাহর দিনের দিকে ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর কিতাবের দিকে ঝাঁপিয়ে পড়বেন, যে আমি কোরআনে কারিম শিখব, আল্লাহ পাকের রসুলের দিকে ঝাঁপিয়ে পড়বে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জানব, রসুলের তরিকা জানব, আমি দলিল জানব, দলিল ভিত্তিক আমি ইসলাম পালন করব, তাকে আল্লাহ হেদায়ত করবেন। আর যে গরু ছাগলের মতো আর এ হুজুরদের কথা, পাঁচ হুজুর পাঁচ কথা কোনটাই বা মানি, বাদ দে সব, হ্যাঁ হেদায়ত করবেন আল্লাহ কখনো? কখন আল্লাহ হেদায়ত করবেন না। আল্লাহ পাক তারপরে বলছেন যে এই আল্লাহ অভিমুখী কারা, তাদের গুণ আবার বর্ণনা করছেন, মুনিবিন, মুনিবিন যারা এনাবা যার মধ্যে আছে সে হচ্ছে মুনিব বা মুনিবিন। মুনিব কারা? আল্লাহ অভিমুখী, আল্লাযীনা আমানু, যারা ইমানদার, তাহলে ইমান প্রথম শর্ত, যারা শিরক মুক্ত ইমান রাখে, ওয়াতাতমাইন্ন কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের জিকির আজকারে তাদের মনে প্রশান্তি হাসিল হয়, আল্লাহকে স্মরণ করলেই তাদের মনে শান্তি হাসিল হয়। আল্লাহর জিকির আজকার মানে শুধু নফল জিকির আজকার বোঝানো হয়নি, আর প্রচলিত বিদাতি জিকির আজকার তো অবশ্যই বোঝানো হয়নি, যখন জিকির বোঝানো হয়েছে আর জিকির হচ্ছে ইবাদত, জিকরুল্লাহ, সুতরাং ইবাদতের পন্থাটা তরিকাটা কার কাছ থেকে নিতে হবে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে নিতে হবে। আর জিকির নফলের আগে মুস্তাহাবের আগে ফরজ জিকিরের গুরুত্ব দিতে হবে, আর ফরজ জিকির হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, তার আগে ফরজ জিকির হচ্ছে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, আপনার কলবে, আপনার মগজে, আপনার শরীরে, আপনার কাজে, আপনার কথায় আমলে একত্র আল্লাহপাকের তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদি জীবন গড়া, আর তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি জিকির করলেন, ওয়াকিমিস সালাত আলে জিকরি, আল্লাহ সূরা তোহাতে ইরশাদ করেছেন আমার জিকিরের উদ্দেশ্যে আমার স্মরণে কি করো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই জন্য দেখা যায় যে যারা আল্লাহ ভীরু পাঁচ ওয়াক্ত সালাত পড়লে মনে শান্তি হয়, জামাতে নামাজটা পড়লে আরো মনে শান্তি হয়, ধীর স্থিরতার সাথে যদি লম্বা লম্বা সেজদা করে নামাজটা পড়ে আরো শান্তি হয়, নামাজের পরে চট করে উঠে গেল না, বরং নামাজের পরে জিকির আজকার করে করলে আরো শান্তি হাসিল হয়, ঠিক কিনা? সেজদাতে যদি দোয়া করতে পারে তো আরো শান্তি হাসিল হয়, যত বেশি আল্লাহকে ডাকে তত শান্তি হয়। একদিন যদি জামাত ছুটে যায় তো মনে হচ্ছে নামাজ পড়লাম কি পড়লাম না, মানসিক অশান্তি, ভালো লাগে না, ভালো লাগে না। একটা দিন যদি জামাত ছুটে যায় কোন সময়। তো যারা আল্লাহ অভিমুখী, আপনি যদি আপনার মধ্যে এরকম গুণ অনুভব করেন তো বলেন আলহামদুলিল্লাহ, যে আমার ইবাদত বন্দেগীতে একটু ঘাটতি হইলে মনটা খারাপ হয়ে যায়, সারা দিনটা যেন অশান্তি আর অশান্তি, অথচ দুনিয়ার কোনো অভাব নেই, আমার সুস্থতার কোনো অভাব নেই, নিয়ামতের কোনো অভাব নেই, তারপর অশান্তি। আর যদি আল্লাহ পাকের ইবাদত করি তো খুব খুশি লাগে, খুব ভালো লাগে, তাহলে এটা আপনার জন্য সুসংবাদ। আর এর বিপরীত যদি হয় যে নামাজ পড়লে মাথা ভারী হয়ে যায়, হ্যাঁ নামাজের জন্য কেউ জাগালে মাথা খারাপ হয়ে যায়, যদি লাইট জ্বেলে দেয় হ্যাঁ আর ঘরে আলো করে দেয় ফজরের সময়, তাহলে উগ্র মেজাজি হয়ে যান আপনি, তখন আপনার চরিত্র পশুর মতো হয়ে যায়। আমাকে কষ্ট দিবে, তুমি নামাজ পড়লে কষ্ট দিতে আছে নাকি, হ্যাঁ তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়ো আমাকে কেন কষ্ট দিচ্ছ, এই সব কথা একজন মুসলিম বলতে পারে, একজন মুসলিম বলতে পারে কখনো না, তার ইমান ভঙ্গ করার জন্য এতটাই যথেষ্ট। আল্লাহ শুনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে অন্তরে হৃদয়ের প্রশান্তি হাসিল হয়, সত্যিকার প্রশান্তি আল্লাহকে স্মরণ করলে হয়, অল্পতেই সন্তুষ্ট হতে পারে, আর যেই অবস্থায় থাকে সেই অবস্থায় মানসিক শান্তি হাসিল হয়। এই জন্য আজকে দেখা যাচ্ছে যেগুলো উন্নত বিশ্ব, যেসব দেশে ধনের অভাব নেই, পয়সার অভাব নেই, সায়েন্স টেকনোলজির অভাব নেই, শিক্ষার অভাব নেই, সেই দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি মানুষ নিজে আত্মহত্যা করছে, অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, সেই দেশে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। ওরা বলে নারী অধিকার, নারী অধিকার, অথচ ওদের দেশে তালাকের হার বেশি, আর স্ত্রী থাকতে খেয়ানত করা, স্ত্রীকে ছেড়ে দিয়ে অনেক গার্লফ্রেন্ড ধরে রাখা, আর স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে অনেক বয়ফ্রেন্ড ধরে রাখা, এগুলি কি ওইসব কাফের দেশে বেশি নয়? অবশ্যই, কোথায় শান্তি হাসিল হবে? বেশি বেশি খেয়ে আর শরীর মোটা করে আর এসির ঘরে বসবাস করে, যদি স্ত্রীর যদি বয়ফ্রেন্ড থাকে আর স্বামীর যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে কি আর শান্তি হাসিল হবে? কখনো শান্তি হাসিল হবে না। শান্তি একজন মুমিন পায়, সে নিশ্চিত যে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী ইজ্জতের হেফাজত করে। আর একজন বোন তখনই শান্তি পায় যে জানে যে আমার স্বামী আমাকে ছাড়া আর কোনো দিকে তাকাই দেয়, তার অন্তরে কারো কথা আসে না। এই শান্তি একমাত্র আল্লাহ অভিমুখী মুসলিম মুত্তাকী পরহেজগার হাসিল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকদের সম্পর্কে যাদের মনের শান্তি হাসিল, আল্লাহ পাকের জিকিরে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার ও আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল, তুবা লাহুম, তাদের জন্য মঙ্গল রয়েছে। তুবার কয়েকটি তফসির করা হয়েছে, তার মধ্যে ব্যাপক তফসির হচ্ছে তার জন্য সার্বিক মঙ্গল রয়েছে। তুবা মানে জান্নাত, জান্নাতের একটি নাম হচ্ছে তুবা, আর তুবা মানে দুনিয়া আখেরাতের কল্যাণ, ওয়া হুসনু মাব, এবং উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। মাব মানে যেখানে ফিরে আসে মানুষ, ফিরার স্থান, তো উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কদ খালাত মিন ক্বাবলিহা উমামুন, হে নবী এইভাবেই তোমাকে আমি পাঠিয়েছি রাসূল করে, ফি উম্মাতিন এমন এক জাতির মাঝে, কদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যে সেই জাতির পূর্বে অনেক জাতি চলে গেছে, অনেক জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লেতাতুলু আলিহিমুল্লাযী আওহাইনা ইলাইক, যাতে করে তাদের সামনে তুমি পড়ে শোনাও, পাঠ করে শোনাও, তেলাওয়াত করে শোনাও, যা তোমার প্রতি আমি ওহি করেছি। অর্থাৎ আগের নবীরা এসেছেন প্রত্যেক জাতির জন্য, তাদের জন্য দিন নিয়ে, আর তোমাকে পাঠিয়েছি, তোমাকে পাঠিয়েছি, তার পূর্বে বহু জাতি এসেছে, আর জাতির কাছে নবী রসুলগণ এসেছেন, তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে যে জাতির উদ্দেশ্যে পাঠিয়েছি, প্রথম প্রথম প্রথম স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকদের জন্য পাঠানো হয়েছে এক নম্বরে, দুই নম্বরে আরব জগতের জন্য পাঠানো হয়েছে, তিন নম্বরে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আইয়াকুল ইয়াইহান্নাস, হে নবী বলো, ইয়াইহান্নাস, হে মানব সকল, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল হয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ তোমাকে আমি রাসূল করে পাঠিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, সমস্ত মানুষের জন্য। সুতরাং ইহুদি খ্রিস্টানদের জন্য এই কথা বলা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবদের জন্য এসেছেন, অনারবদের জন্য নয়। এসব কথা হচ্ছে কোরআন বিরোধী কথা, এসব কথা হচ্ছে আল্লাহর দিন বিরোধী কথা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো এইভাবে সম্বোধন করা হয়েছে যে প্রথম খানে যাদের জন্য পাঠিয়েছি, কারণ ইসলামের দাওয়াতের তরিকা হচ্ছে যে যেখানে প্রথম পাঠানো হয়েছে সেই জায়গার সংস্কার আগে করবেন, সেই জায়গার সংশোধনে আপনি চেষ্টা করবেন, সেখানে একটু জায়গার ব্যবস্থা করবেন। মক্কায় 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করলেন, কিন্তু না, এখানে কোন একটা প্লেস হইল না। যখন জায়গা হইল না, কুফির শক্তি মজবুত থাকলো, তখন সেখান থেকে আল্লাহ পাক হিজরত করিয়ে দিলেন যে যাও মদিনা যাও, সেখানে পরিবেশ অনুকূলে রয়েছে, সেখানে যে ইসলামিক স্টেট কায়েম হলো, আর তারপরে তখন আল্লাহ পাক মক্কা বিজয় করলেন। এইভাবে দিনের দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই অনারবদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন চিঠিপত্র যা রাজা বাদশাহদের নামে, সেই যুগের শাসকদের নামে পাঠিয়েছেন, পারস্য দেশে পাঠিয়েছেন, পাঠিয়েছেন না পাঠাননি, তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুধু আরবদের জন্য না, কুরাইশদের জন্য না, আর শুধু আরবদের জন্য না, বরং বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন, ওহম ইয়াক ফুরুন আবির রহমান, আর এই তোমার জাতি কুরাইশরা বা কাফির আরবরা রহমান নামটিকে অস্বীকার করে। একটি তফসির আছে রহমান নামকে অস্বীকার করে, আরব মুশরিকেরা বিসমিল্লাহ বলত কিন্তু বিসমিল্লাহির রহমানের রহিম বলত না, বিসমিল্লাহ হের রহমান রহিম বলতো না, আল্লাহর নাম মানত কিন্তু রহমান মানত না। বলতো আমার রহমান, আবার রহমান আবার কি জিনিস, আনাস যদলে মাত্র আমার না, তুমি যা বলবে তাই শুনে চিন্তা করা শুরু করে দেব, না মানব না। এখানে আল্লাহ রহমান নামটিকে এরা অস্বীকার করে। আর এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চুক্তি লিখো, যখন এদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে লিখো, তুমি লিখতে বললেন, চুক্তিতে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নাম নিয়ে শুরু, বিসমিল্লাহির রহমানির যিনি রহমান যিনি রহিম, আর তারপরে এই চুক্তি সম্পাদিত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, তার তরফ থেকে মা কুফারে কুরাইশ বা মা আহলে মক্কা। এইভাবে যখন লিখা হইল তখন মক্কার কাফের প্রতিনিধিরা বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটি ক্ষেত্রে আপত্তি, এই দুটো কথা মানবো না। প্রথম খানে একটা হচ্ছে তুমি রহমান লিখছো, রহমান আমরা জানি না, রহমান মানবো না, কি লিখতে হবে তাহলে, লিখো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, তাহলে আল্লাহ মন্দ তারা, বিসমিকা হে আল্লাহ তোমার নামে শুরু করেছি, বিসমিকা আল্লাহুম্মা, এটা মানবো, এটা লিখো। আলী রাদিয়াল্লাহু বলছেন না আমি মিটাতে পারবো না, না তুমি মিটাও, আমি বলছি তুমি মিটিয়ে দাও, লিখো বিসমিকা আল্লাহুম্মা, লিখো যেটা বলছে সেটাই মানো, মেনে না। তারপরে আরেকটা কথা মানবো না, সেটা কি, তুমি লিখছো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া রাসূল, যদি আব্দুল্লাহ ঠিক আছে, বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো, আব্দুল্লাহর পুত্র বা আব্দুল মুতাল্লিবের পুত্র লিখো, অসুবিধা নাই, কিন্তু তুমি লিখবে রাসূলহি রাসূল, তোমাকে তো রাসূলই মানবো, তাহলে এই চুক্তির কি প্রয়োজন, আর এই দ্বন্দ্বই বা কিসের থাকবে, কোনো ঝগড়া নেই তাহলে তোমার সাথে, তার রসুল তো মানবো না, এই দুটো কথা মিটাও। আলী রাজা বলছেন হইতেই পারে না, যাকে আমি রসুল বলে বিশ্বাস করছি রসুল কথাটি মিটাবো, মিটাবো না আমি। নবী সাল বলছেন মিটিয়ে দাও, মুছে দাও, বলছেন না আমি মুছবো না, আমি এটা মুছে বুঝতে পারবো না আমি। নবী সাল বলছেন দেখিয়ে দাও তাহলে যে কোনখানে রসুল লিখা আছে, তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুজিজা, যে যার অক্ষরের জ্ঞান আলিফ বা তা কোথায় রহমান লিখা আছে, কোথায় রসুলহি লিখা আছে, তার জ্ঞান নাই, তিনি দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ, দুনিয়ার সবচেয়ে বড় মোয়াল্লিম, দুনিয়ার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, দুনিয়ার সবচেয়ে বড় দরদী ব্যথিত। আল্লাহ পাক রব্বুল আলম তাই বলছেন যে এরা রহমান নামটিকে অস্বীকার করে। আর কেউ কেউ তাফসীর করেছেন ওহম ইয়াকফুর আবির রহমান মানে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর তৌহিদ একত্রকে অস্বীকার করে, আমভাবে আল্লাহর দিনকে অস্বীকার করে। কুল হে নবী বলে দাও, হুয়া রব্বি, তিনি তো আমার প্রতিপালক, রহমান হচ্ছেন আমার রব, লা ইলাহা ইল্লা হু, যিনি রব তার জন্য রুবুবিয়াত, তিনি হচ্ছেন সত্যিকার মাবুদ, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, আলাইহে তাওয়াক্কালতু, তার উপরই আমি আস্থা ভরসা করি, ওয়া ইলাইহে মাতাব, এবং তার কাছে হচ্ছে আমার প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক রব্বুল আলম যেন তার উপর আস্থা করার তৌফিক দান করেন, তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, তার প্রতি ঈমানকে আমাদের মজবুত যেন করে দেন, সুদৃঢ় করে দেন, স্থায়ী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলমের নেক কাজের যেন তৌফিক দান করেন, খারাপ কাজ থেকে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন, কোরআনের বাস্তবায়নের যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ পাক দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه اجمعين